السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মঙ্গল কামনা করেন, যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, যার ভালো চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সহি জ্ঞান অর্জন করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন। এজন্য প্রথমে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দ্বীনের কিছু এলেম অর্জন করার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন। দুই নম্বর বিষয় হল, আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলিম। মুসলিম মানে কি? ইসলাম শব্দের কি অর্থ? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর এই ইসলাম যে পালন করে তার নাম হচ্ছে মুসলিম। তাহলে ইসলাম অর্থ কি? আমাদের দেশে যখনই আমরা কাউকে জিজ্ঞেস করি, প্রায় লোককেই বলতে শোনা যায় ইসলাম অর্থ শান্তি। কিন্তু আরবি যে কোনো ডিকশনারি, আপনারা ইংরেজিতেও এখন আরবি ডিকশনারি আছে, আরবি ইংলিশ, আপনারা তালাশ করে দেখবেন যে ইসলাম মানে কি শান্তি লেখা আছে কিনা। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়। আজকে যদি এই সমাজে ইসলাম থাকত, তাহলে এই দৈনিক পত্রিকা খুলে খুনের ছবি দেখতে হতো না, দৈনিক পত্রিকা খুলে দেখতে হতো না যে এক একটা আমাদের বোন ইপটিজিং এর শিকার হয়ে, ধর্ষণের শিকার হয়ে আত্মহুতি দিচ্ছে, আত্মহত্যা করছে। কারণ ইসলাম যদি কায়েম থাকত আর ইসলামের বিধানগুলো কার্যকর থাকত, তাহলে এইখানে কোনো অশান্তি থাকতে পারে না। ইসলামের কানুন আজকে নাই বলেই যত অশান্তি। মেয়ে লোকের ইপটিজিং করার বিরুদ্ধে আইন আছে কোরআনে। মেয়ে লোকদেরকে আল্লাহ তাআলা বলেছেন প্রথমে যে আল্লাহর হুকুম মতো চলো, আর আল্লাহর হুকুম মতো যে মেয়ে লোকরা চলবে এদেরকে কেউ এরকম উত্তপ্ত করতে পারবে না, কোরআনে বলা আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে এবং সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে হেজাব করে নেয়, পর্দা করে নেয়, তাদের পর্দার অংশ ঝুলিয়ে দেয়, যাতে করে তাদের কেউ উত্তক্ত করতে না পারে। তাহলে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে চায় যে আজকে দুনিয়াতে মেয়ে লোকদেরকে উত্তক্ত না করুক, তাদেরকেও এরকম পিছনে না লাগুক, তো তাহলে তার জন্য সবচেয়ে উত্তম বিধান হচ্ছে কোরআনের বিধান বাস্তবায়ন করা। একটা মেয়ে লোককে যদি কেউ ধর্ষণ করে, সেক্ষেত্রে কোরআনের বিধান কি? আল্লাহু আকবার, যদি আইনটা বাস্তবায়ন থাকে এই সমাজে একদিনে সব বন্ধ হয়ে যায়। যদিও শুনতে শোনা যায় কঠিন, কিন্তু বাস্তবে এই আইন যদি কার্যকর থাকে তাহলে এটা করতেই কেউ সাহস করবে না। অবিবাহিত হলে পরে জনসমক্ষে এনে রেডিও টেলিভিশনে প্রচার করে এরপরে ওদেরকে 100 দোররা মারা, বেত্রাঘাত করা। আর যদি বিবাহিত হয় তাহলে আল্লাহর বিধান, আমাদের এখানে ভুল ধরার কোন মুসলিম হিসেবে ভুল ধরার সুযোগ নেই, এটাই বলছিলাম আমি। আল্লাহর বিধান হচ্ছে যে একে গাছের সঙ্গে বাঁধো, নতুবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে এর রক্ত মাংস হাড্ডি বাতাসে উড়িয়ে দাও। এখন মনে করবেন যে এই আইন বাস্তবায়ন এটা মানবতা বিরোধী, আইনটা দিয়েছেন কে? যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। এই আইন যদি আজকে সমাজে বাস্তবায়ন থাকত হয়তো একটা দুইটা বাস্তবায়ন করা প্রয়োজন হতো, আর অন্য সব কিছু বন্ধ হয়ে যেত। আর না থাকার কারণে আজকে মেয়েরা করবে কি? আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। আমি অনেক মেয়েদের পরিবারে খোঁজ নিয়ে দেখেছি, কারণ এইসব ঘটনা ঘটলে সেখানে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে মাস্তা জিজ্ঞেস করে। একটা মেয়ে কেঁদে ফেলল যে হুজুর আমি যে আত্মহত্যা করতে গিয়েছিলাম সেও করতে পারে নাই, তার এর মধ্যে তার আত্মীয় স্বজনরা তাকে ধরে ফেলছে, তো আমাকে গেল একটু কোরআন হাদিস দিয়ে ওকে বোঝাবার জন্য। ও বলল যে আমি এটা লজ্জা সহ্য করতে পারছি না, আমি যখন থানায় যাব তো পুলিশ আমাকে এভাবে জিজ্ঞেস করবে তন্ন তন্ন করে, এটা ওই যে ধর্ষণ করেছে ওর চেয়ে আরো ক্ষতিকর এটা। এরপরে সাংবাদিক আসবে, তারা আবার আমার কথা শুনবে, পত্রিকায় দিবে, এটা আমি মনে করি এর চেয়ে আরো ক্ষতিকর। এর চেয়ে বরং সহজ হল আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাওয়া। আমি তাকে বুঝালাম যে চলে গেলেও তো শান্তি নেই। যাই হোক, সে ভিন্ন ধারায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা ঠিক। আজকে যদি চোরের আইন ইসলামে যেটা দেওয়া আছে, চোরের হাত কাটার এই আইন বাস্তবায়ন থাকলে দেশে চুরিই থাকবে না, হাত কাটার প্রয়োজনই হবে না। এইভাবে যদি আল্লাহ তাআলার বিধানগুলো সব কার্যকর থাকত তাহলে ইসলাম প্রতিষ্ঠিত, তো শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা ঠিক। কিন্তু ইসলাম শব্দের অর্থ কি শান্তি? এজন্য আপনারা খুব ভালো করে এটা খেয়াল রাখবেন, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে কারো সামনে সঁপে দেওয়া, সুপর্দ করে দেওয়া, অর্পণ করে দেওয়া। ইসলামের পরিভাষায় ইসলাম কাকে বলে? কোরআন হাদিসের পরিভাষায় ইসলাম বলা হয় এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আনুগত্য করার নাম হল ইসলাম। আমরা এই ইসলামের অর্থ যখন পরিষ্কার হয়ে গেলাম, আমাদের মনে রাখতে হবে আমরা সালাতের সময়, নামাজের সময় নামাজ পড়ে যে কোরআন দিয়ে, আমাদের পরিবারের সবকিছু চলবে সেই কোরআন দিয়ে, আমাদের সমাজেও চলবে সে কোরআন, আমাদের ব্যাংকেও চলবে সে কোরআন, আদালতেও চলবে সে কোরআন, এক কথা রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত এক আল্লাহর বিধান, এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, নিজেকে সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আর এই রকম যে ব্যক্তি নিজেকে সঁপে দেয় আল্লাহর সামনে তার নাম কি? মুসলিম। এ হল মুসলিম। তাহলে আমরা ইসলাম আর মুসলিম পরিষ্কার হয়ে গেলাম। এখন নিজেকে চিন্তা করতে হবে যে আমি এই সংজ্ঞা অনুযায়ী মুসলিম কিনা। এখানে আরো একটা কথা বলে দিই, আমরা সালাতে দাঁড়িয়ে বলি বা আমরা আরো গোড়া যাই, একজন লোক ইসলামে প্রবেশ করতে হলে তাকে দুইটা সাক্ষী দিতে হয়। কয়টা সাক্ষী? দুইটা সাক্ষী দিতে হয়। কি কি? একটা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটা সাক্ষী না দিলে একটা লোক ইসলামে প্রবেশ করে না। আপনি শূন্য লিখলেন, শূন্য শূন্য শূন্য, অনেকগুলো জিরো লিখলেন, কোনো মূল্য আছে? হ্যাঁ, এই শূন্যগুলো লেখার আগে একটা এক লেখেন, এরপরে একটা শূন্য দেন, কত হবে? এখন আর এক শূন্য কত হবে? এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক এরকম ভাবে একজন লোক যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে ইসলামে প্রবেশ করে, এই সাক্ষী দিয়ে সে ইসলামে প্রবেশ করল। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয়েছে জান্নাতের চাবি, এটা সাক্ষী। এই সাক্ষী পড়ার জিনিস না, সাক্ষী কি পড়ার জিনিস নাকি? আপনি আদালতে সাক্ষী দিতে গেলেন, আপনি লিখে নিয়ে গেছেন, সাক্ষী পড়তেছেন, সাক্ষী হবে? সাক্ষী হয় অন্তরের থেকে যেটা বলে, দেখা ঘটনা বলতে হয়, নিজের যেটা বিশ্বাস। এখন আপনি আদালতে গেলেন, আপনি জানেন না, আপনি বললেন, আদালত জিজ্ঞেস করলো যে তুমি কে, বলে আমি যখন সাক্ষী, খুনের সাক্ষী। কে খুন করলো তা তো জানি না, কাকে খুন করলো তা তো চিন্তা করি নাই। আদালত করো যেটা ফাজলামি করতে আসছে, এখানে পুলিশ ডেকে ওরে জেলে দিয়ে দাও। তো এটা স্পষ্ট যে সাক্ষী দিতে হলে বুঝে শুনে দিতে হয়। আর আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া ইলাহ নাই। কিসের সাক্ষী তা জানি না, লা ইলাহার মানে কি তা জানি না। এক বেটা কতগুলো পাখি পালতো, পাখি তো তোতা পাখির শিখাইল যে শিকারী আয়েগা, দানা ডালেগা, জাল ফেলায়গা, ফাস্তা নেই, খেয়াল করবেন। পাখিকে শিখাইল শিকারী আসিবে, জাল বিছাইবে, দানা ডালবে, খবরদার ওই দানা খেতে গিয়ে জালে আটকে পারবো না, শিকারী জাল আটকে পড়ো, ধরা পড়ো না। এই মুখস্থ করে গাছে আশপাশে রাখছে, আর ওনার কাছে যে আসে ওনার কাছে সবক নিতে, কোরআন হাদিস জানতে, তো তারা বলে যে পাখিগুলো শিকার করে নিয়ে আসো, জাল আছে, দানা আছে, নাও। তো যখন সে এই দানা টানা নিয়ে যখন জাল নিয়ে যায়, তখন পাখিদের তো মুখস্থ করা আছে, শিকারী আসিবে, দানা ডালিবে, জাল বিছাবে, ধরা পড়বে না। তো পাখি এগুলো বলে যখন আওয়াজ করতেছে, তখন লোকটা ভয় ভয় গেল, কেমনে এই পাখি শিকার করবে কেমনে, তো সব চালাক পাখি। তো আবার আসলো আলেমের কাছে যে এদের তো শিকার করা যাবে না, বললে না তুমি যাও। তারপরেও গেল, যাওয়ার পরে যখন জাল বিছাইল, এরপরে দানা দিল, তো পাখিরা গান ওইটাই গায়, শিকারী আসিবে, দানা ফেলিবে, জাল বিছাবে, খবরদার সে দানা খেতে গিয়ে জালে আটকা পড়বে না, গান ওইটাই মুখে আছে, আর ওই দানা খেতে নেমে জালে আটকা পড়তেছে। তো এখন উনি ধরে নিয়ে আসে যে সরো তো বুঝলাম না কিছুই, এইটা বোঝাবার জন্যই এই পাখিগুলো মুখস্থ করেছে, কিন্তু সে জানে না যে শিকারী মানে তুমি, দানা মানে ওইগুলো খাদ্য, জাল মানে তোমার ওই যে জালটা, এটা জানে না। ঠিক আমরা আজকে মুসলিমরাও জানি না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে সে ব্যক্তি আর কোন সময় শিরিক আর বেদাত করতে পারে না, আল্লাহর হুকুমে বাইরে চলতে পারে না। লা ইলাহার দুইটা অংশ, কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোন ইলাহ নাই। এটা আপনার এই বিল্ডিং এ যদি রং করতে যান, নতুন রং করতে গেলে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন, ঠিক কিনা? ঠিক এরকম লা ইলাহা মানে হচ্ছে অন্তরের থেকে যত গায়ুল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলোকে উৎখাত করে দেওয়া। এরপরে ইল্লাল্লাহ মানে হচ্ছে শুধু এক আল্লাহকে গ্রহণ করা, এক আল্লাহকে গ্রহণ করা। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানব না, আমি কারো সামনে সেজদা করব না, আমি কারো আনুগত্য করব না, আমি আনুগত্য করব একমাত্র ইল্লাল্লাহ। কার? লা ইলাহা একটা অংশ, লা মানে সব বাদ, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করা। কাজেই পরিষ্কার হয়ে গেল যে আমার জীবনের আনুগত্য, আমার জীবনের ভালোবাসা, আমার জীবনের ইবাদত সবকিছু কার জন্য? এক আল্লাহর জন্য। আমি যদি আমার মা বাবাকে ভালোবাসি, কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করতে বলেছেন, আল্লাহ তাআলা মা বাবার প্রতি লক্ষ্য রাখতে বলেছেন। আমি আমার মা বাবাকে ভালোবাসি সে আল্লাহকে পাওয়ার জন্য, আমি আমার সন্তানকে ভালোবাসবো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর আমানত, এই সন্তানরা আমাকে খাওয়াবে তা না, আমাকে খাওয়াবে আমার কি আমার কি আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট আছে যে আমি বড় হব তারপরে সন্তানরা বড় হবে আমাকে খাওয়াবে? না, কন্ট্রাক্ট নাই। বরং এই সমস্ত আশা করে যারা করে তারা দেখা যায় ছেলেরাদেরকে ফেলে চলে যায়। তাহলে আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহর মেহমান। আমি আমার আত্মীয় স্বজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আমার রাসূলকে ভালোবাসি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমার ঘরে বাইরে সব জায়গায় হুকুম চলবে কার? এটা ক্লিয়ার হয়ে যাওয়া। দুই নাম্বার বিষয় যেটা তা হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আল্লাহর গোলাম। তিনি আল্লাহ নন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। তো আল্লাহ তাআলার সাক্ষী দিলাম এটা, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ মানলাম না, তাহলে কি মুসলিম হওয়া যাবে? এই জন্য বলেছি যে দুইটা সাক্ষী দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। দুইটা সাক্ষী দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। বুঝতে হবে লা ইলাহা বলে কি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলছি। আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি, কোরআন শরীফের তাফসিরে লেখা আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত আসমানি কিতাব দান করেছেন এই সমস্ত কিতাবের সার মর্ম, সমস্ত কিতাবের খোলাসা হচ্ছে কোরআনুল করিম। আর এই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন এই সবগুলোর খোলাসা হচ্ছে সূরা ফাতিহা। কোনটা? সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মূল হচ্ছে একটা আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কেন এটা? মা বন্ধুরা খেয়াল করবেন, কথা বলবেন না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার সূরা ফাতিহা সকলের মুখস্থ আছে, আমি খালি আপনাদের মুখস্থ ওয়াজগুলো স্মরণ করে দিচ্ছি। এই সূরা ফাতিহাটাকে আমরা একটা অভিনন্দন পত্র বলতে পারি, মানপত্র। যখন প্রধানমন্ত্রীকে বা কোন একজন বড় মেহমানকে একটা মানপত্র দেয়, মানপত্রের তিনটা অংশ থাকে। কয়টা অংশ? তিনটা অংশ। এক নম্বর অংশে থাকে যাকে এই মানপত্র দেওয়া হচ্ছে তার প্রশংসা, তার গুণাবলী। দ্বিতীয় নম্বরে থাকে যারা মানপত্র দিচ্ছে তার সঙ্গে যাকে দিচ্ছে তার কি সম্পর্ক। আমরা আপনার দলের লোক, আপনারা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা আপনাকে এমপি দিয়েছি, এসব বলে। আর তিন নম্বর থেকে দাবি দেওয়া, ঠিক কিনা? সূরা ফাতিহার মধ্যে এটা আছে। প্রথমেই বান্দা সালাতে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, রব্বিল আলামিন মানে সমস্ত জগতের যিনি রব, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সাগর মহাসাগর সব কিছুর যিনি রব, আমি সেই রবের প্রশংসা করছি। আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন এগুলো সব প্রশংসা। এরপরে আল্লাহর প্রশংসা করার পরে প্রথম পর্ব শেষ। এবারে যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, বান্দা তুমি যে আমার প্রশংসা করছো বলো তোমার পরিচয়টা কি, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি বলো, তোমার মনের মধ্যে কোন শিরিক আছে কিনা। তো বান্দা বলে না ইয়াকা নাবুদু, আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, না আমি তোমার গোলাম, তোমারই গোলামি করি আর কারো গোলামি করি না। ইয়াকা মানে খালি তোমার গোলামি করি তা না, তোমার ই গোলামি করি। ইয়াকা মানে তোমার ই, তোমার ই গোলামি করি আর কারো নয়। তো আমার সঙ্গে তোমার সম্পর্ক, তুমি আমার মালিক আমি তোমার গোলাম, কি সুন্দর পরিচয়। আমার অন্তরের মধ্যে তুমি ছাড়া আর কেউ নাই, কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, পীর বাবা নাই, মাজার বাবা নাই, কোন আলেম নাই। আমার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক, আমি আল্লাহর গোলাম আর আল্লাহ আমার মালিক, ঠিক কিনা? আপনি সন্তান পালেন, আপনাকে বাদ দিয়ে আরেকজনকে মা ডাকে, সন্তান বলে না মা তুমিও ঠিক আছো মা, আর একজনকে মা ডাকি, আপনি কি বলবেন? এটার নাম শিরিক, মানে আপনাকেও সে মানে আরেকজন অংশীদার বানাইল। অথবা কোন পুরুষ গিয়ে দেখলো তার স্ত্রীর খাটের উপরে আরেকজন পুরুষ আছে, জিজ্ঞেস করলো এটা কে, বলে এটা তোমার মতো আরেকজন পুরুষ, কোন স্বামী এটা মানবে? অথচ এই স্বামী স্ত্রীকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন কে? এরপরেও যখন কোন স্বামী দেখে তার স্ত্রী তার সঙ্গে আরেকজনকে শরীক করে অংশীদার বানায়, এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন দান করেছেন, আমাদের সবকিছু দান করেছেন, এই আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা শিরিক করে আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। এজন্য আমাদের মনে রাখতে হবে নামাজে আমরা বলি ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলাম এবং তোমারই গোলামি করতে থাকব। এরপরে বলা হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছে এই সাহায্য চাই, একমাত্র তোমার কাছে আমাদের সাহায্য, শুধুমাত্র তোমার কাছেই চাই। হাদিসে বলা আছে যে যদি সাহায্য চাও তো কার কাছে সাহায্য চাও? দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয়, আসমান জমিনবাসী একত্র হয় তোমার উপকার করার জন্য, তাহলে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা আগের থেকে তোমার জন্য লিখে রেখেছেন। অপরদিকে দুনিয়ার এবং আসমানের সব যদি একত্র হয় তোমার ক্ষতি করার জন্য, তো সবাই মিলে তোমার অতটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। কাজে মনে করতে হবে এটার নাম হচ্ছে তৌহিদ। এটার নাম কি? এক আল্লাহ কেন্দ্রিক ইবাদত করা, এক আল্লাহর প্রতি ঈমান রাখা, এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর সাহায্য কামনা করা, এটার নাম কি? এটা ইসলামের মূল ভিত্তি। এটা যদি না থাকে তাহলে মুসলিম হয় না। আল্লাহ কেও মানবো, আবার কি করব? পীরও মানবো, পীরও হেদায়েত দিতে পারে। আমাদের দেশে এটা ব্যাপকভাবে এখন আছে, বিভিন্ন জায়গায় ওরস হচ্ছে, ওরস। এই যে উরুস, খাটে উরুস থাকে না, সারপোকা, এগুলো ইসলামের দুশ্মন। সারপোকা যেমন ভিতর থেকে কাটে, এই উরুসগুলো ইসলামের ভিতর থেকে কাটে। এই জন্য মনে রাখতে হবে যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মানব না, অন্য কার অনুগত্য করব না। এখন আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম কি খালি নামাজ পড়া? আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম রোজা রাখতে হবে, আল্লাহর হুকুম পর্দা করতে হবে, আল্লাহর হুকুম যেভাবে আছে সেভাবে করা। আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি কেউ আল্লাহর এবাদত করে সেটা এবাদত হবে, গুনাহ হবে। মনে করুন আমরা জোহরের নামাজ ফরজ কয় রাকাত পড়ি? চার রাকাত। আসর কয় রাকাত পড়ি? এশার নামাজ কয় রাকাত পড়ব? মাগরিব পড়লাম কয় রাকাত? তিন রাকাত। এখন যদি কেউ মনে করে যে না মাগরিবের নামাজ কেউ আমরা চার রাকাত পড়ব, মাগরিব নামাজ কয় রাকাত পড়ব? চার রাকাত যদি কেউ পড়ে সবার জন্য পড়ব, আল্লাহর জন্য পড়ব, রুকু করব, সেজদা করব আল্লাহর জন্য, তাতে আল্লাহর হুকুম কি হবে? আল্লাহর জন্য তাসবিহ করব, রুকু সেজদা করব, তো তাতে কি নামাজ হবে? হবে না। কেন হবে না? আল্লাহর নির্দেশ এরকম নয়, আল্লাহর নবীর সুন্নাহ এরকম নয়, বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কাজ করব আল্লাহর হুকুম মেনে আল্লাহর নবীর তরিকায় করব, এছাড়া কোনো তরিকায় চলবে না। আমাদের দেশে ইবাদত আছে অনেক, আমি মক্কা মদিনাতে অনেক দিন থেকেছি, পড়াশোনাও কিছু করেছি, এরপরে হজে যাওয়ার পরে রমজানে থাকা পরে, এবার রমজানে পুরো রমজান ছিলাম মক্কা মদিনায়, মানুষেরা ইবাদত করে আল্লাহর নবীর তরিকায়, আর আমাদের দেশের মানুষ ইবাদত করে বেশি, কিন্তু নবীর তরিকায় না, বিভিন্ন পীরের তরিকায়, তিস্তা তরিকা, সাবরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মজাদের তরিকা, কাদরিয়া তরিকা, এক একজন পীরের নামে এক একটা তরিকা তৈরি করেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের দেশে মানুষ ইবাদত করে, আমি এই জন্য শুরুতে বলেছি যে ইবাদত করব আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী, আমন করা করব, রাসূলের তরিকার বিপরীত যেটা করা হয় তার নাম বিদআত। আর আল্লাহর তাওহীদের বিপরীত যেটা আকীদা পোষণ করা তার নাম শিরিক। তাওহীদের বিপরীত কি? শিরিক। আর সুন্নতের বিপরীত কি? বেদাত। বেদাত কি কি মনে করুন, মনে করুন আমি আগে একটু বুঝাই নাই, আমরা দোয়া করি আল্লাহর কাছে, এটা আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, সেই দোয়াটা যদি গিয়া কোন মানুষের কাছে করে, মাজারের কাছে করে, তাহলে এটা ইবাদত কার হলো? মাজারওয়ালার ইবাদত হলো। তাহলে ইবাদত আমি আল্লাহর সাথে অঙ্গীকার করলাম, ইয়াকা নাবুদু, আমি তোমারই কেবল ইবাদত করব। আর ইবাদত এখন ভাগাভাগি করলাম, আল্লাহরও করি কিছু আর পীরের নামে করি। আরো নেন, আমরা কোরবানির সময় পশু জবাই করি কার জন্য? আল্লাহর নামে। আল্লাহর নামে জবাই করি বলে এটা আল্লাহর ইবাদত। যদি কোন ব্যক্তি এই পশুটা জবাই করে কোন মাজারের নামে, তাহলে এটা কার ইবাদত? মাজারওয়ালার ইবাদত। আমরা ইবাদত করব কার? আর এখন জবাই করলাম কার নামে? মাজারওয়ালার নামে, মাজারওয়ালার ইবাদত করলাম, শিরিক। মান্নত করি কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে মান্নত করলে আল্লাহর ইবাদত হয়। কার ইবাদত? এখন যদি আল্লাহর নামে মান্নত না করে মাজারের নামে কেউ মান্নত করে, তাহলে মাজারওয়ালার ইবাদত হলো, এটা শিরিক। আমাদের যায় দেখবেন প্রায় দান বক্স আছে মাজারে, মির্জাগঞ্জ মাজারে দান বক্স প্রায় জায়গায় দেখা যায়। আপনারা হয়তো জানেন না যে মির্জাগঞ্জ কোথায়। এটা এই মির্জাগঞ্জ আমাদের ওই দেশে, দক্ষিণে বরগুনা, বরগুনা জেলার একটা থানা আছে মির্জাগঞ্জ, পটুয়াখালীর ভিতরে বসে। ওই মির্জাগঞ্জের একটা এলাকা নাম হলো, একটা পীর ছিল মারা গেছে, এখন তার মাজারের দান বক্স সারা বাংলাদেশে। এই যে মাজারে পয়সা দেয়, এটা আপনারা চিন্তা করবেন, মাজারওয়ালার কি টাকা পয়সা দরকার আছে? মাজারওয়ালা কবরে না খেয়ে আছে নাকি? মাজার তৈরি করে, আমি মক্কা মদিনাতে দেখেছি, আপনারাও দেখবেন এখন ইন্টারনেটের মাধ্যমে, ওই 3D দেখা আছে মক্কা মদিনা দেখবেন। এই মক্কা মদিনাতে আল্লাহু আকবার, মক্কায় গেলে দেখবেন বিশাল কবরস্থান মক্কায়, আল্লাহর নবীর যুগের থেকে এখনো সেখানে কবর দেওয়া হচ্ছে। আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা, একটা ছাড়া সব সন্তান যার থেকে হলো। আল্লাহর নবী ইসলামের প্রথম বাণী যাকে শুনাইলেন, কে সে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবর কোথায়? মক্কাতে, জান্নাতুল মুআল্লা বলা হয়। আসলে মুআল্লা কবরস্থানের নাম, জান্নাত না, জান্নাত বেশ তো। এটা আমাদের দেশের লোকেরা বাড়াবাড়ি করে, এটা একটা কবরস্থান, মাকবারা কবরস্থান। তো যাই হোক, ওই মুআল্লা নামক কবরস্থানে মা খাদিজার কবর আছে। আমি জিজ্ঞেস করি, মা খাদিজা বড় আল্লাহর অলি না আমাদের দেশের এই যাদের নামে তৈরি করেছে মাজার, তারা বড় আল্লাহর অলি? আমি আল্লাহর অলি মানলাম, ঠিক আছে আল্লাহর অলি, কিন্তু আল্লাহর অলি বড় কে? এক খাদিজার, এক খাদিজার একটা ইবাদত একাত্র করলে সমস্ত উম্মতে সমান হবে না। আর সেই খাদিজা শুয়ে আছেন মক্কার কবরস্থানে, তার উপরে কোন বিল্ডিং নাই, কবর নাই, মাজার নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, খালি কবরস্থানের চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া আছে, আর কিছুই নাই। মদিনা শরীফ একই অবস্থা। মদিনা শরীফ আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে বিশাল এক কবরস্থান নজর পড়বে, জান্নাতুল বাকি বলা হয়, বাকিউল বরকাত। আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত কবর দেওয়া হচ্ছে, দৈনিক 20-25টা বার বেশি কম দফন করা হয়। এই কবরস্থানে আল্লাহর নবীর মেয়েদের কবর আছে, এই কবরস্থানে সাহাবায়ে কেরামদের কবর আছে, এই কবরস্থানে মা আয়েশার কবর আছে, এই কবরস্থানে মা ফাতেমার কবর আছে, এই কবরস্থানে ওসমান গনির কবর আছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের কবর এখানে। আপনি মদিনা শরীফের ছবিটাও দেখবেন, বা যারা গেছেন তারা দেখেছেন, চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া মদিনার এই বিশাল কবরস্থানে কোন মাজার আছে, কোন বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, মোমবাতি আগরবাতি খেলা আছে, খাজা বাবা আছে, গাজা বাবার আছে? ওহুদ পাহাড়ে যান, ওহুদ পাহাড়ের প্রান্তরে ওহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দান দান শহীদ হল যেখানে, সেখানে গিয়ে দেখবেন একটা কবরস্থান আছে, ওইখানে সমস্ত শহীদদের সরদার, আল্লাহর নবীর চাচা, আবু তালেব হামজা রাদিয়াল শুয়ে আছেন, হামজা, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন ওখানে, তার কবর ওখানে, শহীদ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, তার কবরের মধ্যে কোন বিল্ডিং নাই, কোন চাদর নাই। কেন চাদর নাই, কেন বিল্ডিং নাই, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত, মৃত্যুর তিন দিন আগে বিছানায় শুয়ে শুয়ে ভরাতকে বললেন, লানাল্লাহু ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদ এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক, অভিশাপ দেখ। সাহাবাকে আশ্চর্যের ব্যাপার কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, তারা তাদের নবী ওলি বুজুর্গ মারা গেলে তাদের কবরগুলোকে সেজদার স্থান বানাত, তাদের কবরগুলোকে মাজার বানাত, পূজার স্থান বানাত। ওয়ামার সাহাবীরা শুনো, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাত, আমার মৃত্যুর পরে আমার কবরকে সেজদার স্থান বানাবা না, পূজার স্থান বানাবা না, মাজার বানাবা না। যে কারণে আজ পর্যন্ত আল্লাহ নবীর কবরে কেউ সেজদা করতে পারে, কেউ ফুল দিতে পারবে, আগরবাতি মোম দিতে পারবে, পিটানের চোটে একবার চামড়া উঠে যাবে। বোঝা গেল আল্লাহর নবীর কবরে, সাহাবিদের কবরে আর এরকম ভাবে যারা আছে এদের কবরে এগুলো চলে না, আর কোন প্রয়োজনও নাই। কবরওয়ালা যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে কবরে তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্ন উত্তর ঠিকমতো দিলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, উত্তর সঠিক দিয়েছে। ফাফরিশু মিনাল জান্নাতি, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আলবিসু মিনাল জান্নাতে, জান্নাতের লেবাস পরিয়ে দাও, আফতাহু লাহু বাবানিল জান্নাহ, জান্নাতের সঙ্গে তার কবরকে সুরঙ্গ করে দাও, এরপরে জান্নাতের থেকে নেয়ামত এসে তার কবর ভরপুর হয়ে যায়। উপরে চাদরের কোন দরকার আছে, টাকা পয়সা দরকার আছে, কবর না খেয়ে থাকে। আর যদি কবরের তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে না পারে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আন কাজা বাসে মিথ্যে বলেছে, ফেরেশতারা ওকে ধরো, ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক জড়িয়ে দাও, ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সঙ্গে ওর কবরটাকে সুরঙ্গ করে দাও, এরপরে জাহান্নামের আগুন তার কবরকে ভরে দেয়। উপরে চাদর দিয়ে কোনো লাভ হবে কিছু, জীবিত লোকদের ঘর নাই, আপনি মাঝবান্ডার গিয়ে দেখবেন এক একটা অট্টালিকা কেমনে নির্মাণ করেছে, পাথর দিয়ে ঢালাই করে তারপরে মাজার তৈরি করেছে। আপনি সিলেট যান, চিটাগাং যান, মানুষের গায়ে শীতে পোশাক নাই, কবরের এক একটা চাদরের মূল্য কয়েক হাজার টাকা, মানুষের ঘরে বাতি নাই, ওখানে মোমবাতি এক একটা এই মোটা এক হাত লম্বা। আমি নিজে গেছি সিলেটে আমার মাহফিল থেকে, এইভাবে আমাদের দেশে এগুলো হচ্ছে। আমি ওই কবরওয়ালাদের বদনাম করছি না, তারা আল্লাহর কাছে চলে গেছেন, যদি ভালো হইতেন আল্লাহ বিনিময় দিবেন, কিন্তু এই যে তাদের কবরে বেদাতগুলো করা হচ্ছে, সেজদা করছে পরিষ্কার, আপনি দেখবেন নামাজে সেজদা করি কাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করি আমরা, জানাজার নামাজে সেজদা আছে, অথচ যত নামাজ সব নামাজে সেজদা আছে না, জোহর আসর মাগরিব এশা জুমা যত নামাজ রুকু সেজদা আছে, করা ফরজ, রুকু সেজদা না করলে নামাজ হবে না, কিন্তু জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না, কেন যাবে না, হ্যাঁ জানাজার নামাজের সামনে লাশ আছে, কেউ যদি বলে যে আল্লাহর জন্য সেজদা করব, তারপরেও হয়তো বিভ্রান্ত করতে পারে কেউ, এই তো বুজুর্গকে সেজদা করা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, যাতে কেউ বিভ্রান্ত না হয়, দোকায় না পড়ে, কারো খপ্পরে না পড়ে। এই লাশ যখন সামনে ছিল, একেবারে সামনে, তখন সেজদা করা গেল না, লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে বাঁশ আসলো, হোগলা আসলো, মাটি আসলো, এরপরে কোন বিবেক সেজদা করার হুকুম দিয়েছে? এদের মনে রাখতে হবে, আমাদের সমাজে মানুষকে গোমরা করা হচ্ছে ভাবে। আমাদের দেশে মানুষ যখন মারা যায়, মারা গেলেই দেখবেন একদল খতম পড়তে চলে আসে, খতম পড়ায় না, আমাদের দেখতে হবে যে আল্লাহর নবীরও তো সন্তান ছিল, তারা মরে গেছে নবীর জীবদ্দশায়, এক ফাতেমা ছাড়া বাকি সবাই তো নবীর জীবনেই মারা গেছে, আল্লাহর নবী খতম পড়াইছে, খতমে তাহালিল, খতমে তাসবিহ, কোরআন খতম, কত আর এক এক জায়গায়। আমি ওই শুরুতে যখন এগুলো বলতাম না তখন আসতো হুজুর দশ খতম কোরআন আছে একটু বকশাই দেন। আরে বকশাই দেবে কিজন্য? আবার কোরআন যদি কেউ পড়ে, নিজে পড়লে সঙ্গে সঙ্গে তার আমল নামায়, এক একটা অক্ষরের জন্য দশটা নেকি লেখা হয়। এটা কি ফেরেশতারা কর্মলে বসে থাকে যে না বকশাইলে হুজুরে তারপরে লেখবার আগে লেখবো না? কি গাঁজা ঘুরি কথা! ফেরেশতারা বসে থাকে যে না হুজুরকে দিয়ে বকশাই বা হুজুরকে একশো টাকা দিবা, এরপরে ফেরেশতারা লেখবে? ধরে লেখবে না কোরআন। এই জন্য আপনারা দেখবেন মারিফুল কোরআন আপনাদের ঘরে থাকতে পারে, না থাকলে দেখে দেবেন ফাউন্ডেশনে আছে, মদিনার থেকে যাচ্ছে বেছে পরে ওই সংক্ষিপ্ত সংস্করণ যার মধ্যে ৩৫ পৃষ্ঠা লেখা আছে। আর এমন ফাউন্ডেশনে যেটা ওর সাবসিডি সাত খণ্ডে ওর সুরা বাকারার ৪১ নম্বর আয়াতে লিখেছে যে মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য, ইসালে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিফা পড়ানো, খতমে তাহলিল, খতমে নারী অমুক তমুক, সবগুলো হারাম। যে পড়ে সেও হারামের গুণা করে, যে পড়ায় সেও হারামের গুণা করে। কোরআন নিজেরা পড়েন, হাদিসে বলা আছে যখন মানুষ মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার পাশে বসে সুরা ইয়াসিন পড়ো, এটা বলা আছে নিজেরা পড়বেন। কিন্তু ভাড়াটি আইনে কোরআন পড়ানো এটা বিধাত এবং হারাম। পয়সার বিনিময়ে মুর্দারের জন্য দোয়া করা, আর দোয়া করে হুজুর কি করলো বিশাল আকায় মিলাদ পড়লো। পার্টি বড় হলে মিলাদটা লম্বা হয়, আর যদি পার্টি ছোট হয় তো কি হয়, দোয়াটা ছোট হয়। এগুলো হুজুরদের বানানো, আল্লাহর নবী বা সাহাবায়ে কেরাম এটা করেন নাই। যেটা বলা আছে সেটা কি, মানুষ মারা গেলে হাদিসে বলা আছে মৃত্যু ব্যক্তির সম্পত্তির সঙ্গে চারটা হক সম্পৃক্ত হয়। কয়টা হক? কি কি? এক নাম্বার হল মৃত্যু ব্যক্তির সম্পত্তির থেকে প্রথম কাজ তার কাফন দাফন সম্পন্ন করা। কাফন দাফন সম্পন্ন করতে যে কয়টা খরচা হবে ও কয় টাকা খরচ করার পরে দুই নাম্বার কাজ হল তার ঋণ পরিশোধ করা। কি করা? দুই নাম্বার কাজ কি? ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে যা থাকবে তার এক তৃতীয়াংশ দিয়ে ওসিয়াত পূরণ করা। ওসিয়াত থাকলে আর কি, ওসিয়াত করে গেল, এরপরে যা থাকবে এটা হল ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। কি করে দেওয়া? আল্লাহ যেরকম ভাগ করে দিয়েছেন সেরকম ভাবে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া। এক নাম্বার হল কাফন দাফন করা, দুই নাম্বার হল ঋণ পরিশোধ করা, তিন নাম্বার হল ওসিয়াত পূরণ করা। তবে ওসিয়াতের ক্ষেত্রে আমি একটা কথা বলি, সাথে বুঝেন না, এটা ওসিয়াত মানে হচ্ছে সে কাউকে দান করতে বলে গেল, কাউকে দিতে বলে গেল, কিন্তু এখন মনে করুন তার টাকা আছে ৩০০০, সে ৩০০০ টাকা সব এক জায়গায় ওসিয়াত করে গেছে, এটা কার্যকর হবে না, বরং এক তৃতীয়াংশ থেকে কার্যকর হবে। মানে ১০০০ দিবেন, বাকি ২০০০ ওয়ারিসদের। এটার কারণ আছে, মানুষ যখন মৃত্যুরোগে আক্রান্ত হয় তখন তার মালের দুই তৃতীয়াংশের মালিকানা মরার আগেই শেষ হয়ে যায়, মরার আগেই। যে কারণে যে ওসিয়াত করে মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায়, ওসিয়াত পুরা মাল যদি দান করে যায় কোনো জায়গায় কার্যকর হবে না। কার্যকর হবে কতটুকু? ওয়ান থার্ড, এক তৃতীয়াংশ, এর কম হবে। কিন্তু কম করে তো কম হলো, বেশি যদি করে সেইখানে প্রশ্ন আসে। এখন মনে করেন সে ১০০ টাকা দিতে বলল, তো আমার টাকা আছে ৩০০০, ১০০ দিলে অসুবিধা নাই, ২০০ ৩০০, কিন্তু যখনই ১০০০ অতিক্রম করে চলে যাবে তখন ওটা কার্যকর হবে না, তখন ১০০০ পর্যন্ত কার্যকর হবে, বাকিটা আর কার্যকর হবে না। কারণ সে যখন ওসিয়াত করছে মৃত্যুর আক্রান্ত অবস্থায় তখন সে মালিক আছে কতটুকুর? এক তৃতীয়াংশের মালিকানা আছে তার, ওয়ারিসের ভাগ। এটা আপনার অধিকার নাই, এটা আপনি ওয়ারিসদেরকে বঞ্চিত করে সব দিয়ে দেবেন এক জায়গায়, আল্লাহ তো এটা বলেন নাই। হ্যাঁ, ওয়ারিসদের মধ্যে এটা চলে আসবে যখন মারা গেল। তো তিন নম্বর কাজ হল ওসিয়াত পূরণ করা, এক নম্বর হচ্ছে কাফন দাফন করা, মানে তার মৃত্যুর পরে কাফন দাফন তো করতে হবে। হ্যাঁ, অর্থ থাকলে নিজে দিবে, না থাকলে তো ওয়ারিস দ্বারা যে কেউ দিবে, আলহামদুলিল্লাহ। এরকম যে কেউ দিতে চায় তো আলহামদুলিল্লাহ, ভালো কথা, এটা অসুবিধা নাই। হ্যাঁ, না এমন কোনো জরুরি না, তবে যদি না থাকে তো ওখান থেকে করবে। আচ্ছা, প্রশ্নগুলো আপনারা নোট রাখবেন, ইনশাআল্লাহ পরে করবেন, আমি ইতিহাস করি নাই। দুই নাম্বার বিষয়টা আছে যেটা বললাম, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার খবর নাই, বাবার নামে খাওন দিচ্ছে, তিন দিন খাওন, ৪০ খাওন, আবার বড় ফ্যামিলি হলে ইংরেজি কি তোর কাছে চেহলাম, ও জানেও না যে চেহলাম অর্থ কি, চেহরাম কোন ভাষা তাও জানে না। চেহরাম ঋণ না থাকলে তখন হবে কি, ওসিয়াত থাকলে আদায় করা, ওসিয়াত না থাকলে ওয়ারিসদের মধ্যে পূরণ করে দেওয়া, ওয়ারিসদের ভাগ করে দেওয়া। এই ভাগ করার ক্ষেত্রে দেখবেন মেয়েদের অংশ দেয় না, বড় ভাই যদি থাকে ছোট ভাইদের কেমনে ঠকাবে, তারপরে মেয়েদেরকে কেমনে ঠকাবে, বোনদেরকে কেমনে ঠকাবে, এই চক্রান্তে লিপ্ত থাকে। এমনকি মায়ের অংশ পর্যন্ত ঠকায়, বাপ মারা গেছে মায়ের অংশ আছে না, মায়ের অংশ দেয় না। আপনারা এদেশের সবচেয়ে বড় ধনী ছিল কিনা, মারা যাওয়ার পরে কি হয়েছে জানেন, নাম বললাম না, তার মায়ের সঙ্গে ছেলেদের মামলা, সুপ্রিম কোর্টে মামলা চলে, এত সম্পত্তি তারপর মামলা চলে, কেন? এই মায়ের হক থাকো না, আল্লাহর বিধান মতো বন্টন করে দাও, খাওয়া নেই তারা কম খাওয়ায় নাই। মিরপুরে একটা বাতাস আছে, ওখানে কয়েকদিন খাওয়াইছে, তাহলে খাওয়া নেই বাপের নামে কম দেয় নাই, ওয়ারিসদের মধ্যে বন্টন করতে তখন আর মনে চায় না, তখন মামলা চলে আদালতে। এটা মনে করতে হবে, এই চারটে হক। এছাড়া মৃত্যু ব্যক্তির আমলনামায় কি পৌঁছাবে, হাদিসে বলা আছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিন প্রকারের আমল মৃত্যুর পরেও চালু থাকে। কয় প্রকার? আল্লাহ আকবার, তিন প্রকার। আপনি জীবদ্দশায় এমন কিছু করে গেলেন, হাদিস বলা আছে, মরার পরেও আপনার আমল নামায় সব চলতে থাকবে। এক নম্বর হচ্ছে সাদকায় জারিয়া, সাদকায় কি, এই তিন প্রকার মানে তিনটা না, তিনটা প্রকার, এর মধ্যে আবার অনেকগুলো আছে। সাদকায় জারিয়া একটা, এই সাদকায় জারিয়া কি, আমাদের দেশে দেখবেন ওয়াজ করা শুরু করে সাদকায় জারিয়া মানে মাদ্রাসা মসজিদ, না এত ছোট না, ঠিক আছে মাদ্রাসা করা মসজিদ ঠিক আছে এগুলো, কিন্তু এর মধ্যে শেষ না, এগুলো উত্তম কাজ। কিন্তু সাদকায় জারিয়া যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা করে দেওয়া, এটা সাদকায় জারিয়া কাজ। যেখানে একটা যাত্রী ছাউনি দরকার, মানুষ কষ্ট পায়, সাদকায় জারিয়ার কাজ। যেখানে বিশুদ্ধ পানির দরকার, একটা টিউবওয়েল বসাই দিল, সাদকায় জারিয়ার কাজ। এমন কি একটা বৃক্ষরোপণ, গাছ লাগানো, এটাও কি সাদকায় জারিয়া। বুখারী শরীফে এখন তো যারা গাছ লাগায় তারা অমুক তমুকের বাণী দেয়, আরে এর জন্য আল্লাহ রাসূলের বাণী পড়ো, বুখারী শরীফে একটা অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে বাবু গাছ সাজার, বৃক্ষরোপণ সম্পর্কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা গাছ রোপণ করলো, বৃক্ষরোপণ করলো, এই গাছের চারা বড় হলো, সেখান থেকে ফল হলো, পাখিরা খেলো, মানুষেরা খেলো, ছায়ায় মানুষেরা বসলো, এরকম পরিবেশ উন্নত হলো, এই সব কিছুর স্বভাব যে ব্যক্তি গাছটা লাগাইলো তার আমল নামায় চলতে থাকবে। এটা গাছ লাগানো পর্যন্ত সৎকার জারিয়ার কাজ। এটা একটা হলো নহর, পানির যেখানে দরকার পানির ব্যবস্থা করে দিল, রাস্তা দরকার রাস্তা করে দিল, মুসাফের খানা দরকার মুসাফের খানা করে দিল, যাত্রী ছাউনি দরকার এটা করে দিল, এরকম মসজিদ করলো মাদ্রাসা করলো, এগুলো সব মিলে একটা সদকায়ে জারিয়া। এগুলো জীবদ্দশায় করে গেলে মরার পরেও মানুষ উপকৃত হতে থাকবে, তার আমল নামায় সব চালু থাকবে। দুই নম্বর কাজ, আও ইলমে ইউনতাফাউ বিহি, ইলমে দ্বীন শিখেই গেল, ইলমে দ্বীন আপনি একজন আলেম বানাই গেলেন নিজের ছেলেকে, অথবা কোন আলেমকে আপনি খরচ দিলেন সে আলেম হলো, আপনি কোন একটা ভালো এলেম শিক্ষা দিয়ে গেলেন বা ব্যবস্থা করে গেলেন, আপনার মৃত্যুর পরে ওই ছেলে আলেম হয়ে সে যত নেকামল করবে সে আবার দশটা লোককে আলেম তৈরি করবে, এইরকম কেয়ামত পর্যন্ত আপনার মাধ্যমে যে এলেম অর্জন করলো, আপনার মাধ্যমে যে বিদ্যা শিক্ষা করলো, কেয়ামত পর্যন্ত সেটা চালু থাকবে। তিন নম্বর হল যেটা খুবই প্রয়োজন, যেটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, সেইটা খবর নাই বারাটিয়া তালাশ করে। তিন নম্বরটা কি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান রেখে গেল, সেই নেক সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে, কি দোয়া করবে তাও শেখানো আছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কি সুন্দর দোয়া, রব্বি হে আমার রব, ইরহামহুমা আমার ওই দুইজন পিতা মাতা, তাদের প্রতি দয়া করো করুণা করো, তুমি তাদেরকে আদর করো যত্ন করো, কেমন ভাবে, কামার অব্বায়ানি সগীরা, যেরকম ভাবে তারা দুজনে আমাকে লালন পালন করেছিল আদর সোহাগ দিয়ে শিশু অবস্থায়। আল্লাহু আকবার, শিশু অবস্থায় কেমনে মা কষ্ট করে এটা কোরআনে বলা আছে, মা কেমনে কষ্ট করে বলা আছে, মা তাকে পেটে ধারণ করলো, এরপরে তাকে জন্ম দিল, এরপরে তাকে দুধ পান করাইল, এর তার পেশাব পায়খানা, এমনকি শীতের রাত্রে যখন পেশাব করে দেয়, মা ভিজা জায়গায় থাকে, সন্তানকে শুকনো জায়গায় রাখে, এরকম কত কষ্ট করল। এই মায়ের জন্য সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা আল্লাহ, এটা আল্লাহর শিখানো দোয়া। আল্লাহ তাআলা যেরকম শিখাইলেন কোরআনের আয়াতেটা, আল্লাহর শিখানো অনুযায়ী দোয়া না করে আমরা ভাড়াটিয়া নিয়ে আসি। এটা মনে রাখতে হবে যে সন্তান যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে যে আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতবাসী করো, আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আল্লাহ তাআলার শিখানো দোয়া করলো, আল্লাহ কবুল করবেন কিনা? আপনাকে বলা হলো আমার অফিসে আবেদন করতে এই ফরম আছে, এই ফরমে এই নিয়মে দরখাস্ত করতে হবে, আপনি ওই ফরমটা বাদ দিয়া নিজে একটা মন গড়া ফরম তৈরি করে তারপরে দরখাস্ত করলেন, কবুল হবে এটা? প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব নিয়ম নীতি আছে, ঠিক আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ তাআলা নীতি বলে দিলেন যে তোমরা সালাতের মাধ্যমে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, এক সন্তান রেখে যাও, ওই সন্তান দোয়া করলে আমি শুনি। সেইটা বাদ দিয়ে সন্তানকে এগুলো শিখাবে না, কোরআন শিখাবে না, হাদিস শিখাবে না, বরং সন্তানকে কেমনে খ্রিস্টানদের স্কুলে ভর্তি করানো যাবে এই জন্য প্রতিযোগিতা করে এইভাবে শিখাইল। সারা জীবন সন্তানে কোন ইসলামের কিছু জানল না, এরপরে মরার পরে কোরআনে বলা আছে, কোরআনে আয়াত, যখন কেয়ামতের দিবসে এই সন্তান দিন না জানার কারণে, ইসলাম না জানার কারণে জাহান্নামে যাবে, তখন সে আল্লাহর কাছে আবেদন করবে। কোরআনে বলছে রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আল্লাহ আমার ওই পিতা মাতা যারা আমাদেরকে শৈশবে কোরআন শিক্ষা দেয় নাই, তোমার বাণী শিক্ষা দেয় নাই, ইমান শিক্ষা দেয় নাই, আজকে আমি জাহান্নামে যাচ্ছি, সেই পিতা মাতাকে আমার সামনে নিয়ে আসো, আমি জাহান্নামে যাব তবে তাদেরকে পায়ের নিচে রেখে। নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমাদেরকে সেই পিতা মাতাকে দেখিয়ে দাও, আমরা এদেরকে জাহান্নামে পায়ের তলে রাখতে চাই। আপনি যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলেন, মরার পরে আপনার চিন্তা সন্তান কি খাবে, সন্তান মরার পরে আপনার সন্তানের কি হবে তা কি চিন্তা করেছেন? মরার পরে সন্তান কি খাবে, আপনার মরার পরে সন্তান কি খাবে, এই চিন্তা আপনি করলেন? আর সন্তানের মরার পরে সন্তানের কি হবে এই চিন্তা আপনি করলেন না? এটা মারাত্মক অন্যায়। এই জন্য মনে রাখতে হবে যে আজকে আমাদের সমাজে যে বেদাতগুলো করা হচ্ছে, যা বলছিলাম যে মরার নামে খাওয়ান দেওয়া, আপনি এমনি গোপনে খাওয়ান, আমি না করছি না, কিন্তু তিন দিনা তারপরে চল্লিশ, এটাকে ফার্সিতে বলে চেহলাম, এই ফার্সিতে বলার দ্বারা বোঝা যায় যেটা আরবিতে নাই, ইসলামে নাই, কোরআন হাদিসের ভাষা কি ফার্সি না আরবি? তো যদি এটা থাকতো তাহলে আরবিতে থাকতো, এটা তা তো নাই, এটা ভাষাটা আসছে ফার্সি থেকে, এটা অগ্নিবযুগদের এবং হিন্দুদের থেকে আসা। হিন্দু ধর্মের নিয়ম হল ওদের আকিদা, একটা লোক মরলে নাকি তার রুহুটা চল্লিশ দিন পর্যন্ত বাড়ির আশপাশে ঘোরে, এরপরে চল্লিশ দিন পর বিদায় নিয়ে যায়, এই জন্য চল্লিশ দিনের দিন খাওয়ান টাওয়ান দিয়ে বিদায় করে দেয় শ্রাদ্ধ। মুসলমান সমাজে ঢুকে গেছে এগুলো। এই জন্য মনে রাখতে হবে, এমনি আপনি পিতা মাতার জন্য দান করেন, সৎকার আমি যেটা বললাম এতক্ষণ, সেই সৎকার করেন, মাদ্রাসা করে দেন, মসজিদ করে দেন, রাস্তা করে দেন, টিউবওয়েল বসাই দেন এবং গাছ লাগান, এগুলো ভালো কথা। আপনি একটা ছাত্রকে লেখাপড়ার ব্যবস্থা করে দেন, এগুলো ভালো, নিজের সন্তানকে লেখাপড়া করান। এগুলো না করে এই যে তিন দিনা চল্লিশ আয়ের পরে মৃত্যুবার্ষিকী পালন করা হয়, খতমে তাহাজ্জুদ মুক্ত পালন হয়, এগুলো আল্লাহর নবী করেন নাই, সাহাবীরা করেন নাই। এখন আপনি বলবেন যে ওদের অসুবিধা কি, অসুবিধা কি, এই তো প্রশ্ন, অসুবিধা কি এই প্রশ্ন উত্তর আমি আগে দিয়েছি। জোহরের নামাজ চার রাকাত ফরজ, আসর চার রাকাত, এশাও চার রাকাত, মাগরিব যদি তিন নামাজ তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়ি, অসুবিধা কি, অসুবিধা কি, রুকু বেশি হচ্ছে, সেজদা বেশি হচ্ছে, সুবহান রাব্বিল আলা পড়বো, সুবহান রাব্বিল আযীম পড়বো, আল্লাহর জন্যই তো করবো, অসুবিধা কি? অসুবিধা মানে আল্লাহ তাআলা এভাবে বলেন নাই, এইটা যেমন পরিষ্কার ঠিক তেমনি ভাবে এই সমাজ, এই জাতি, এই সমাজের লোকেরা। আমি তো বলি এদেশের কিছু আলেম আছে, কিছু হুজুর আছে, নাপিতের চেয়েও জঘন্য। একটা নাপিত যখন শুনে তার এলাকায় একটা শিশুর জন্ম হয়েছে নতুন, খুশি না বেজার? খুশি। এলাকার নাপিত খুশি যে মাথা কামাইলে কি পাওয়া যাবে, নতুন মাথা কামাইলে 500 টাকা পাওয়া যাবে। এখন আর 30 টাকা দেবে না, এখন 1000 দিবে, 500 দিবে। নাপিত খুব খুশি, আর এলাকার মোল্লা খুশি হয় মরলে পরে যখন মাইকে শুনে শোক সংবাদ, কারণ তখন সে চিন্তা করে এই তো দাওয়াত আসবে, কোরআন খতমের দাওয়াত আসবে, 3 দিনে দাওয়াত আসবে, 40 আসবে, এরপরে তো একেবারে স্থায়ী ভাবে মৃত্যুবার্ষিকী। আর একটা মসজিদের মহল্লায় মনে করেন কত, এক একটা বিল্ডিং এ এখন 20-25টা ফ্যামিলি থাকে, একটা মহল্লায় মনে করেন এখন 500 ফ্যামিলি আছে। হুজুর যদি মৃত্যুবার্ষিকী এক একটা ধরতে পারে তাহলে হুজুরের পাকাল লাগবে না, আর বাজার করা লাগবে না, টাকা পয়সা এমনি আসবে। মনে রাখতে হবে কোরআন শরীফকে আল্লাহ তারা এই খতম করার জন্য পাঠান নাই, কোরআন শরীফকে তাবিজ লেখাবার জন্য পাঠান নাই। আমাদের দেশে তাবিজ লেখা, কোরআনে গায়ে নকশা, এটা ইয়াসিন সূরার নকশা, বিসমিল্লাহ গেছে 786, কত হয়ে গেছে 786, তার নামাজ দাঁড়াই পড়েন 786, 593, 160, আল্লাহু আকবার, না তাও নাম্বার দিয়ে বলেন। এই সমস্ত নকশা আল্লাহর নবী করেন নাই, কোন সাহাবি করেন নাই, এই সমস্ত তাবিজগুলো শিরিক। আল্লাহর নবী বলেছেন, মানে আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ ঝুলায় ফাকাদ আশরাকা বিল্লাহি, সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। আর আমার দেশে হুজুর হাদিস পড়াই আবার সবাই বলে যায় কি, একটুখানি চশমা লাগাই দেয় রঙিন গ্লাস, আপনার যদি চোখে একটা রঙিন গ্লাস লাগাই দেওয়া হয় আপনি দুনিয়া কি দেখবেন, রঙিন দেখবেন তো, দুনিয়া কি রঙিন নাকি, আপনার গ্লাস রঙিন। আমাদের দেশে হাদিস গুলো পড়াবার সময় যে পড়ায় শিক্ষক, সে বলে সে তাবিজ লেখে তো বলে দেয়, দেখো এই যে তাবিজকে শিরিক বলা হয়েছে, এটা আমরা যেটা দেখি না, এটা হলো ওই যে আগের যুগে কুফুরি কালাম দিয়ে লেখতো ওইটা শিরিক বলা হয়েছে, আমরা দেখি কোরআন হাদিস দিয়ে, এটা না জায়েজ না। আপনিও মনে করলেন যে ঠিকই বোঝায় হাদিসটা এভাবে বোঝানো হয়েছে, বাস ঘুরেই দিল আপনাকে, অথচ আপনি তাবিজের কিতাব খুলে দেখেন এই নম্বর দিয়ে তাবিজ লেখে, কোরআনের আয়াতকে উল্টে ফিরে ঘুরে লেখে, ইয়া হামান, ইয়া ইবলিস, ইয়া খান্দান, এই সমস্ত লেখা আছে শিরিক। ইয়া আলী, আমরা কি আলীকে ডাকবো না আল্লাহকে ডাকবো, ডাকবো কাকে, ইয়া আলী আল মাদদ, ইয়া হাসান আল মাদদ, ইয়া জিব্রাইল আল মাদদ, ইয়া আজরাইল, ইয়া মিকাইল, লেখা আছে তাবিজ বই, আমার কাছে তাবিজ বই আছে, আমি দেখাই লোকদের খুলে খুলে দিই, দেখলে কি লেখা আছে। তাহলে বোঝা গেল যে এই সমস্ত শিরিক আর এই বেদাতের জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছিল মানুষ কোরআন পড়বে বুঝবে, কোরআন অনুযায়ী নিজের সবকিছু চালাবে, তাহলেই তাদের জীবনে শান্তি কায়েম হবে। না সেখান থেকে আমরা কোরআনকে সরিয়ে দিয়েছি। আমাদের সমাজে মিলাদ আছে, কি আছে মিলাদ, আল্লাহর নবী যখন জীবিত ছিলেন তখন কি সাহাবীরা মিলাদ পড়তেন, এমনকি আল্লাহর নবী যখন জীবদ্দশায় সাহাবীদের সামনে আসতেন তখন সাহাবীরা দাঁড়াইতেন না, কেন দাঁড়াইতেন না, বলা আছে যে আল্লাহর নবী এগুলো পছন্দ করতেন না। হ্যাঁ, এখন এই যে শিরিক আর বেদাত, আমাদের দেশে টেলিভিশনে একদল মৌলবী আছে মিলাদের কথা বলে, ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাফাত নিন, কি সাফাত সস্তা, আল্লাহর নবী যে কোরআন প্রচারের জন্য কোরআন প্রতিষ্ঠা করার জন্য আসলেন সেখানে খবর নাই, মিলাদ দিলেই সাফাত পাওয়া যাবে কেয়ামতের মাঠে, এত সস্তা হলে সাহাবা কেরাম কেন খামাখা নিজেরা শহীদ হয়ে গেলেন যুদ্ধ করতে গেলেন। এই জন্য মনে রাখতে হবে এই যে শিরিক আর বেদাতের সাইলাব, কবরের শিরিক, বাজারের শিরিক, পীরদের শিরিক, এবারে খতমের শিরিক, ইমাম সাহেবের শিরিক, মুয়াজ্জিনের শিরিক, আর যত বেদাত আছে তাবিজ কবজের বেদাত, এইগুলো আমাদের সমাজে জেঁকে বসে আছে, এইগুলো বর্জন করতে হবে। আপনি বলবেন যে এখন হুজুরে আমাদের সমাজে যারা করে তারাও তো আলেম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় কতগুলো ওসিয়াত করে গেছেন, সাহাবীদেরকে বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে আমার মৃত্যুর পর অসংখ্য দল তৈরি হবে, ফেরকা তৈরি হবে। আর এক হাদিসে বলেছেন যে 72টা ফেরকা, কয় ফেরকা, বনি ইসরাইল 72 ফেরকা হয়েছিল, আর আমার উম্মত তার উপরে একটা বেশি 73 ফেরকা হবে। আর এক হাদিসে তো আরো স্পষ্ট করেছেন, আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, আঙ্গুলে একটা দাগ দিলেন, সোজা দাগ, এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এই যে মাঝখানের দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা সোজা, আর ডান পাশে আর বাম পাশে যত রাস্তাগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা? শয়তানের রাস্তা। এরপরে বলছেন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো। সরলরেখা কয়টা হয়? আর বক্ররেখা অনেক। অঙ্কের অঙ্কের সঠিক ফল কয়টা হয়? একশো ছেলে একটা অঙ্ক করল, সঠিক ফল কত কয়টা হবে? আর ভুল ফল যে কয়জন ছাত্র সেই কয়টা হতে পারে? ঠিক এরকম মনে রাখতে হবে আল্লাহর রাস্তা কয়টা, এইটাই বলতেছি ইহদিনাস সিরাতাল আল্লাহ কোরআন পড়বেন। এই জন্য আমি বলছিলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বান্দা বলল আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ কয় কি সাহায্য চাও? তোকে খাইবা? কারণ বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করে বাজার থেকে তোর জন্য কি আনবো কি বলবে? কারণ ওর কাছে চকলেটই প্রিয়। আমরা আবার চকলেট চাইয়ে বসে কিনা, আল্লাহ তারা সেই জন্য বলেন না আমার কাছে চাও কি চাইবা? আল্লাহর শিখানো দোয়া ইহদিনাস সিরাতাল, আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো। সিরাতে মুস্তাকিম কি জিনিস খুব ভালো করে খেয়াল করেন, নামাজ আপনারা সূরা পড়ে ফাতে আজ আমি এটা থেকে বলতেছি, সিরাতে মুস্তাকিম কি জিনিস আল্লাহর কাছে আবেদন করতেছেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমটা ভালো করে বুঝেন। সিরাতে মুস্তাকিম কি জিনিস? তাফসীরে লেখে সিরাতে মুস্তাকিম হল এমন একটা রাস্তা যেই রাস্তাটা প্রশস্ত হবে। সে রাস্তা কি হবে? প্রশস্ত হবে, এক নম্বর কোয়ালিটি। দুই নম্বর হল এই রাস্তা সোজা হতে হবে, সোজা হবে। তিন নম্বর কোয়ালিটি হবে এই রাস্তা গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যাবে, টাটা রাস্তা না। চার নম্বর কোয়ালিটি হল এই রাস্তার মধ্যে উঁচু নিচু থাকবে না, খাত থাকবে না, গর্ত থাকবে না। এই রকম যে রাস্তা ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহর কাছে আবেদন করছি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো। তাহলে সিরাতে মুস্তাকিম কয়টা হবে? একটা। আল্লাহর রাস্তা কয়টা? একটা। আর শয়তানের রাস্তা কয়টা? অসংখ্য। কোরআনের আয়াত আছে স্পষ্ট আয়াত, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ির, আল্লাহর রাস্তা সোজা কিন্তু অনেক রাস্তা আছে বাঁকা। এরপরে সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত পড়বেন, কোন কয় নম্বর আয়াত? আলে ইমরান ১৯ নম্বর আয়াত, সেখানে বলা আছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তা হচ্ছে এটা সোজা রাস্তা, তোমরা ওটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা আশপাশের আঁকা বাঁকা রাস্তা অনুসরণ করতে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আজকে আমাদের দেশে তরিকা দেখবেন, এই যে তরিকাগুলো হাজার তরিকা লেখে, এই তরিকা কি আল্লাহর নবী যেদিন দাগ দিয়ে দেখাইলেন যে এইটা আল্লাহর রাস্তা সেই সময় তরিকা ছিল না? এই তরিকা যাদের নামে তৈরি করা হয়েছে তারা ছিল না? কেউ ছিল না। তাহলে এখন বলবেন যে এত বড় বড় না, ওনারা এই তরিকা তৈরি করে যান নাই। ওনারা যেই তরিকা ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন, যদি হয়ে থাকেন, সেই তরিকা কার তরিকা? রাসুলের তরিকা। আমরা সেই তরিকা ইবাদত করব, আমাকে বলা হয় নাই যে কোনো মানুষের তরিকা ইবাদত করব। এখন পীরের মোরাকাবা করতে হবে, পীরের ছবি অন্তরে বসাইতে হবে। আরে আপনারা তো চিন্তা করতে পারবেন না কি শিরিক ঢুকাচ্ছে। নামাজের মধ্যে আমরা ইয়াকা নাবুদু বলি ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যমে? এরা বলে কি, দুনিয়ার জজের কাছে গেলে কোনো উকিল ধরতে হয় তো আল্লাহ তাআলার কাছে কি তুমি ডাইরেক্ট পাইবা উকিল ধরতে? উনি উকিলে বসে আছেন। আরে বেটা, দুনিয়ার জজে মানুষের অন্তরের খবর জানে না, দুনিয়ার জজে সাক্ষী ছাড়া বিচার করতে পারে না, নিজের দেখা জিনিস তারপর বিচার করতে পারবে? সে জজ দেখলো অমুকের জন্য খুন করছে অমুককে, সে গিয়ে আদালতে গিয়ে তার ফাঁসি দিয়ে দিতে পারবে? বরং কি লাগবে? বিচারের যে প্রক্রিয়া সেটাকে তার মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই জজের সাথে তুলনা করা বেয়াদবি। যত পীর সবগুলো এই কথাই বলে যে দুনিয়ার জজের কাছে গেলে একটা উকিল ধরতে হয়, আল্লাহর কাছে গেলে উকিল ধরা লাগে, সে উকিল পিসা বই গেছে, তোরে ওকালতি দিতেছে কি? আল্লাহ বলছেন ইয়াকা নাবুদু, ডাইরেক্ট বলো হে আল্লাহ আমি কেবলমাত্র তোমার ইবাদত করি। আর পীর বলে না, ডাইরেক্ট শুনে না, অন্তরে পীরকে বসাইতে হবে। আর জিকির করতে কেমনে করে, কয় যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে, সেই পীর সাহেবের কলব তার পীরের দিকে, তার পীরের কলব তার পীরের দিকে, এইভাবে হাজার ভাইয়া মাধ্যম হয়ে তারপরে কার দিকে যায়। আমি বলি তুমি যখন তোমার কলব পীরের কলবের দিকে লাগাইলা, পীরের কলব তখন পায়খানায় আছে, তার পায়খানায়, তোমার কলব কই যাবে? তুমি যখন তোমার কলব লাগাইলা পীরের কলবের দিকে, তোমার পীরের কলব আছে তখন তার বউর দিকে, তোমারটা কই যাবে? নামাজে আমরা পরিষ্কার বলছি ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলাম করি, ডাইরেক্ট ভাইয়ের মাধ্যমে, ডাইরেক্ট। কোরআনে বলা আছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? সেই আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, হানিফান, সব কিছুকে বর্জন করে একনিষ্ঠভাবে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হচ্ছি। এর ফলে বলা হচ্ছে ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আল্লাহ আমি তোমাকে ডাকি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারে ফকির? পিসা বাদ আছে, পীর ফকির, মরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, আলেম ফকির, জাহেল ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, খানকা ফকির, যত রকম আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংডা বাবা, সব কি আল্লাহ তারা বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী, ধনীকে, আর বাকি সব কি ফকির? কেন বলল তাফসিরে লেখে যে দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায়, যায় নাকি? একটা ফকির আর একটা ফকিরের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে আমি যেরকম ফকির ও তো সেরকম ফকির। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমি যেমন ফকির তোমার পীরও সেরকম ফকির, তুমি যেমন ফকির তোমার ইমাম সব সেরকম ফকির। কাজী তার করার কিছু করার মালিক কে? আপনার আরো স্পষ্ট দলিল পেশ করবেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে ছিল, নবীর সাহায্য করেছে, কত নির্যাতন সহ্য করেছে। মক্কার কুফফাররা আবু তালেবের কাছে আসলো, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে নিষেধ করো, এর বিনিময়ে সে যা চায় দেওয়া হবে। সুন্দরী নারী বিয়ে করতে চায়, গোটা আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী তার কাছে বিয়ে দেওয়া হবে। যদি ধনী হতে চায়, চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানাবো তাকে। আর যদি নেতা হতে চায়, তাহলে তাকে রাজ মুকুট, মক্কার রাজ নেতৃত্বের মুকুট তাকে পরিধান করে দেওয়া হবে। আল্লাহর নবীর চাচার কাছে এই আবেদন নিয়ে গেল মক্কার নেতারা কুফফাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা ওরা এইগুলো না, আসমানের সূর্য যদি এক হাতে তুলে দেয়, চন্দ্র আর এক হাতে তুলে দেয়, আমি এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে পারবো না। আমি দাওয়াত দেই কার পক্ষে? আল্লাহর পক্ষে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের এইটাই সমস্যা ছিল, আল্লাহ আছে কথা মানে সমস্যা না, আল্লাহ আছে কথা শয়তানও মানে, শয়তান বেশ দেখেছে না? হ্যাঁ, এটাও একটা ভুল কথা। আমাদের দেশে মানুষ মনে করে, আমার দেশে মানুষ মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না, এই কারণে কাফের। আপনারা কি ধারণা পোষণ করেন নাকি? না, মক্কার কুফফাররা আল্লাহ বিশ্বাস করত। আল্লাহর নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ আল্লাহর নবীর আব্বার নাম হলে, আল্লাহ নবীর আব্বার নাম আব্দুল্লাহ হলে, আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম, তারা আল্লাহ মানত। তারা আল্লাহর নবীর এই যে মক্কা শরীফে খানায় কাবা নির্মাণ করছে, কারা? আল্লাহর নবীর আগে ছিল না তো মক্কা খানা কাবা ছিল, তার আল্লাহ মানত না, আল্লাহ ঘর মানত কি করে? আল্লাহ ঘর নির্মাণ করেছে, আল্লাহর ঘরে হাজিদেরকে পানি খাওয়াইতো, ওরা আল্লাহর ঘরে খেদমত করত। এই জন্য মনে রাখতে হবে যে খালি আল্লাহ আছে কথা মানলেই চলবে না, বরং আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহর হুকুম মানতে হবে। আবু তালেব এই আবেদন করল নবীর কাছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন আবু তালেব বুঝতে পারল যে মক্কার নেতারা সব একটা আবেদন নিয়ে আসলো, এইটা যদি না মানা হয় এর পরিণতি কি হবে। মক্কার কুফফাররা আবু তালেবকে শাসাইয়ে গেল, বাতি জাগে বরণ করো নইলে খবর আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বিষয়টা বুঝতে আবু তালেব বিষয়টা গুরুত্ব দিলেন, বনু হাশেম বনু মুত্তালেব সবাইকে একত্র করলেন। এরপরে আবু তালেব ভাষণ দিলেন, ওহে বনু হাশেম বনু মুত্তালেব, মোহাম্মদ আমাদের ভাতিজা, মোহাম্মদ আমাদের বংশ বা বংশগৌরব ছিল মারাত্মক জিনিস, আমার বংশের লোক, ইসলামের দাওয়াত দেওয়ার যাই করুক, আমাদের বংশের লোকের যদি কেউ ক্ষতি করে আমরা তা প্রতিহত করব, তৈরি আছো কিনা। বনু হাশেম বনু মুত্তালেব সব একাত্র হয়ে সবাই প্রতিজ্ঞা করলো যে আমরা সাহায্য করব। একজন খালি বিরুদ্ধে গেছে, কিরা আবু লাহাব। আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা, আবু জাহেল কিন্তু আল্লাহ নবীর আপন চাচা না, এটা ভুল কথা। আবু জাহেলের বংশ হচ্ছে আলাদা বংশ, আল্লাহর নবীর বংশ হল বনু হাশেম বনু মুত্তালেব, এটা নবীর বংশ। আর আবু জাহেলের বংশ হল কুরাইশের আরেকটা শাখা বনু মাখজুম গোত্র, এই নিয়ে দ্বন্দ্ব ছিল। কাজে এটা ভুল কথা, আমাদের মানুষ মনে করে যে আবু জাহেল নবীর আপন চাচা, না ভুল কথা, মিথ্যা কথা। হ্যাঁ, আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব ছাড়া সমস্ত বনু হাশেম বনু মুত্তালিব একাত্র হল আবু তালেবের নেতৃত্বে। আবু তালেব এরপরে আল্লাহ নবীকে জানিয়ে দিল, তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও, জেনে রাখো আল্লাহ লা ইয়াসিরু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, যে জেনে রাখো আমি আবু তালেবের দেহের সঙ্গে জীবন থাকা পর্যন্ত মক্কার কোন ব্যক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সব মিলেও পারবে না। এই আবু তালেব তার অঙ্গীকার রক্ষা করেছিলেন, যে কারণে 3 বছর পর্যন্ত আবু তালেবের পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আবু তালেব ওই এক লাগায় নাই, কি লাগায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আবু তালেবের মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর নবী চেষ্টা করেছেন, চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মৃত্যুর সময় গিয়ে আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে বসলেন আর বললেন, চাচা সারা জীবন তুমি কষ্ট করেছ, সারা জীবন আমার পাশে দাঁড়িয়েছ, অনেক নির্যাতন সহ্য করেছ, তোমার এই সবগুলো জিরো, আমি কোনো উপকার করতে পারবো না যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দাও। সব জিরো, আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ওই যে মক্কার নেতারা অত পাশে বসেছিল, তারা বলল বাপ দাদার যুগ থেকে যেটা করে এসলাম এইটা বাতিল করবা, এইটা অমান্য করবা, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা। বাপ দাদা আমাদের দেশেও যখন কোরআন হাদিসের কথা বলি, তখন কোরআন হাদিসের কোন দলিল নাই, বাপ দাদার যুক্তি করে আসলাম মিলাদ, বাপ দাদার যুক্তি করে আসলাম 3 দিনে মিলাদ, 40 মিলাদ, মৃত্যু বার্ষিকী। আর এই হুজুর কোথেকে বলতেছে এগুলো, কোরআন হাদিসের কোন দলিল পেশ করতে পারবে না। তো যাই হোক, আবু তালেব কের গুসকাল, আবু তালেব এই অবস্থায় মারা গেল, ইসলাম গ্রহণ করার সুযোগ হয় নাই। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব মা লাম উনহা মিনাল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করা হবে অতক্ষণ আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকব। আবু তালেবের মৃত্যুর পরেও আল্লাহর নবী দোয়া করতে লাগলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কোরআন শরীফের আয়াত, সূরা কসাসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, যারে মনে চাইল আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার আপনজন, আপনার আত্মীয় মনে চাইল আর দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করাইলে হেদায়েত দিয়ে দিলেন, এই কাজ আপনাকে ক্ষমতা দেওয়া হয় নাই। আপনার কাজ হচ্ছে মানুষকে পথ প্রদর্শন করা, হেদায়েতের রাস্তা বাতলাইয়ে দেওয়া, হেদায়েত দেওয়ার মালিককে। এর চেয়ে আর কি স্পষ্ট কোন কথা দলিল লাগবে? আল্লাহর নবী যখন তার এই চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, আবু তালেবকে তরাইয়া নিতে পারলেন না, পার করে নিতে পারলেন না, এরপরে যদি কোন পীর বলে কোন হুজুর বলে একেবারে হেদায়েত দিয়ে দিবে, বেহেশতে নিয়ে নেবে, একেবারে জান্নাতের টিকিট দিবে, তরাইয়া নিবে, এইগুলো পীর না শয়তান। ওই যে আল্লাহ নবী ডাক দিয়ে বুঝেছেন শয়তান, এই শয়তান, এগুলো টুপিওয়ালা শয়তান, এগুলো দাড়িওয়ালা শয়তান, এগুলো কোরআন হাদিস পড়া শয়তান। এজন্য মনে রাখতে হবে স্পষ্ট বিধান, আল্লাহর নবীর এই চাচাকে যদি আল্লাহ হেদায়েত দিতেন আল্লাহর কোনো ক্ষতি হতো? দেন নাই কেন? আমার মনে হয় এটা যে আল্লাহ তারা এটা দিয়ে বুঝাইলেন যে নবীকে পর্যন্ত আমি ক্ষমতা দেই নাই, হেদায়েত দেওয়ার মালিক বানাই নাই, হেদায়েত দেওয়ার মালিককে। যেই কারণে কালা বেলাল হাফসার থেকে সে ইসলাম গ্রহণ করালেন, কালা বেলালের অন্তর পরিষ্কার হয়ে গেছে, আল্লাহর কাছে মর্যাদা। আর আবু জাহেল আবুল হাবরা মক্কায় থেকে হেদায়েত পায় নাই, যেহেতু হেদায়েতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু তালেবের মৃত্যু পরে আয়াত নাজিল হয়ে গেল যে নবী আর আপনি দোয়া করতে পারবেন না, পরিষ্কার হয়ে গেল হেদায়েত দেওয়ার মালিককে। অন্তরের খবর জানেন একমাত্র কে? না পীর জানে, না টিয়া পাখি জানে, না কোন হুজুর জানে। এখন টিয়া পাখি তো গায়েব জানে, বান্দরে গায়েব জানে। হ্যাঁ, বান্দর দিয়ে ওই যেই আছে তারপর ভাগ্য পরীক্ষা করায়, টিয়া পাখি দিয়ে পরীক্ষা করায়। মানুষ কত ইতর হয়ে গেছে জেনে রাখবেন। আল্লাহ নবী এই জন্য বলেছেন অনেক দল হবে, অনেক মত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এত দল এত মত হবে, তখন আমরা কোন দলটা গ্রহণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথের উপর আছি, যেই মতের উপর আছি, যেই তরিকার উপর আছি, এই পথের উপরে, এই মতের উপরে, এই তরিকার উপরে যারা থাকবে তারা একমাত্র নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। এখন আপনি প্রশ্ন করবেন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করেছেন যে আপনার এই 1400 বছর পরে এখন এই ধানমন্ডির এই এক বাড়িতে বসে আছে কিছু লোক, এই লোকগুলো তো তোমাকে দেখবে না, তোমার সাহাবিকেও দেখবে না, তাহলে তারা কি করে জানবে তুমি কোনটা করেছো কোনটা করো নাই? আল্লাহু আকবার। এখন এই প্রশ্নই করে যে নবী তো আমাদের মাঝে নাই, আমরা এখন কি করবো, কারে দেখবো? আল্লাহর নবী প্রশ্ন উত্তর দিয়েছেন, হাদিসের কিতাবে পরিষ্কার বলা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী হাদিস মুসলিমে সব হাদিস আছে, যে তারাক্তু ফীকুম আমরাইন, আমরা চলে যাব, আমার সাহাবীরা চলে যাবে, কিন্তু আমি দুইটা জিনিসকে রেখে যাচ্ছি, দুইটা জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, ওই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত শক্তভাবে ধরবে তোমরা, শক্তভাবে ধরবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি কি? আল্লাহর কোরআন কিতাব কোরআন শরীফ, আর নবীর সহি হাদিস। কোরআন শরীফ এটা বলা আছে, আপনারা কোরআন পড়বেন, আপনাদের মনে অনেক প্রশ্ন এখন আসতে পারে যে এই হুজুর বললেন এইগুলো সব বেদাত, আর এখন বাইতুল মোকাররমের খতিব মিলাদ পড়ে বা এর চেয়ে আরো বলবেন, এগুলো কোনো দলিল না। আপনি বলবেন বাইতুল মোকাররমের খতিব দলিল পড়ে, মিলাদ পড়ে, খতমে তাহাদিল পড়ে, তাসবি পড়ে, আমি বলবো যে না মক্কার ইমাম পড়ে না, আপনি কোনটা মানবেন? বাইতুল মোকাররমের খতিব পড়ে না মক্কার খতিব পড়ো? মক্কা মদিনার ইমামরা মিলাদ পড়ে না, মক্কা মদিনায় পীর মুরিদি নাই, মক্কা মদিনায় খতম নাই, মক্কা মদিনায় এই সমস্ত মাজার পূজা টাজা নাই। তারপরে আমি বলি এই আপনি বড় বড় পীর দেখাইবেন, বড় বড় অলি দেখাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইগুলো দলিল না, দলিল কোরআন সুন্নাহ। দলিল কি? কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াত, কোন সূরা আছে? কোরআনের সূরা নিসার 59 নম্বরে বলা আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, একজনে বলল একরকম এটা সুন্নাত, আর একজনে বলল বেদাত, তাহলে কোথায় যাবা তোমরা? আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসার 59 নম্বরে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ওটা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। মানে কোরআনের সঙ্গে মিলাও, হাদিসের সঙ্গে মিলাও, যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলবে সেইটা মানবে, সেটা যে বলুক যত ছোট মানুষ বলুক, আর যেটা মিলবে না ওটা ওর মুখে ছুঁড়ে মারো, যত বড় ব্যক্তি বলুক, পীর বলুক, বড় খাজা বাবা বলুক, বড় অমুকে বলুক, বর্জন করতে হবে। কি করতে হবে? এই হল কোরআনের আদেশ, সূরা নিসার 59 নম্বর আয়াত। এটাই আপনাদের প্রতি আমার ওসিয়াত, যে এগুলো মেনে চলা, কোরআন হাদিস অনুযায়ী সবগুলো তো আপনি একদিনে শুনতে পারবেন না। এই জন্য আমাদের দুইটা দাওয়াত হল, একটা হচ্ছে প্রথম কথা, শিরিক মুক্ত তাওহীদ ভিত্তিক ইমান অর্জন করা, শুধু লা ইলাহা আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কারো কিছু দেওয়ার মালিক নেই, কোনো উটের ক্ষমতা নাই, গরুর মালিকের ক্ষমতা নাই, কোন পীরের দরবারে একটি গরু চলে গেল, কোন পীরের দরবারে উঠ গেল, এইগুলো কিনা আল্লাহর ওলি লক্ষণ নয়। এজন্য প্রথম বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো আনুগত্য করব না, কারো কথা মানব না, কারো হুকুম চলবে না। এরপরে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলুহু, আমরা যা কিছু করব আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক করব, বেদাত করব না, ঠিক আছে কিনা ইনশাআল্লাহ। এই দুইটা জিনিস সবক ঠিক থাকে, এরপরে পর্যায়ক্রমে আপনারা আরো শুনবেন। আমাদের সিডি আছে, ক্যাসেট আছে, ইন্টারনেটেও আমার বক্তব্য আছে। এই যে আমি এখন এই বক্তব্য রেকর্ড করলাম, এটা ইন্টারনেটে চলে যাবে কালকে ইনশাআল্লাহ। তো আপনারা এটা পাবেন, খুঁজে আপনার ঘরে বসে যে বক্তব্য হলো কালকে ইন্টারনেটে খুঁজে পাবেন। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে এখন ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের জ্ঞান অর্জন করা সহজ করে দিয়েছেন। এখন যদি কেউ বলে আমি জানতাম না, তো ডবল গুণা হবে, তো জানলি না কেন? ওই একজন আমরা আসর পর একটা জোহর পর প্রোগ্রাম ছিল, সেখানে বলতেছিল যে অনেকে বলে যে হুজুরেরা জান্নে পাপ করে গুণা বেশি হবে, আমরা জানি না আমাদের গুণা হবে না। না, উনি বলছেন দেখো একটা লোক যদি পানিতে লাফ দিয়ে পড়ে, দুইটা লোক একটা সাঁকো ভেঙ্গে পানিতে পড়ে গেছে, এক লোক সাঁতার জানে সেও ভেঙে পড়ে গেছে, যে জানে না সেও পড়ে গেছে, দুইজনই সমান ভিজবে, কি করবে? দুইজনই সমান ভিজবে। এখন হলো যে ব্যক্তি সাঁতার জানে তার সাঁতার কেটে বাঁচার সম্ভাবনা আছে, আর যে সাঁতার জানে না সে ডুবে মরবে। তো হুজুরও জানে আর তুমিও জানো না, কয় যে হুজুরের জান্নে পাপ করলে গুনা, আমি তো জানি না, কি সুন্দর বুজুর্গ। আরে বেটা তুই যে জানলি না তো গুনার বেশি, এই জন্য জানাও ফরজ। কোরআনে বলা আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন জানো, পড়ো, জানতে হবে, এটা ফরজ। কাজী এই পার পাইবেন না যে আমি জানলাম না, জানলে না কেন? এখন এলেম ছাড়া তো কোরআন হাদিস বাংলায় আছে, ইংলিশে আছে, এখন আপনি ইন্টারনেটে পাবেন, দুনিয়ার সবকিছু এখন ওপেন হয়ে গেছে। এখন আর ওই হুজুরে যা বলবে মানে নেবেন, কোন দরকার নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, এবারে কারো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ভালো কথা, একটা প্রশ্ন আসছে যে ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা সেজদা করেছিল, এরকম আরো দলিল আছে, আদমকে আল্লাহ তাআলা সেজদা করতে বলেন, ইবলিসকে যে আদমকে সেজদা করো, তো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য সেজদা করা জায়েজ পাওয়া গেল, নাহলে ইবলিসকে আল্লাহ তাআলা কেন বলেন আদমকে সেজদা করো? এটা মনে রাখতে হবে যে ইবলিসকে হুকুম করেছিলেন আল্লাহ নিজে যে আদমকে সেজদা করো। ইউসুফ আলাইহিসসালাম সেজদা করছে তার ভাইয়েরা, এটা পূর্বের শরিয়া, ইসলামে না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, আল্লাহর নবীকে সাহাবা একজন স্পষ্ট করে জিজ্ঞেস করেছেন যে হে নবী, রোম পারস্যের সম্রাটদেরকে তাদের দেশের প্রজারা সেজদা করে, অথচ তারা খালি দুনিয়ার বাদশাহ, আপনি তো দুনিয়া আখের দুবাই জাহানের বাদশাহ, আপনি তো সেজদা পাওয়া বেশি উপযুক্ত, আমরা কি আপনাকে সেজদা করবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহ ছাড়া যদি কারোর জন্য সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবীকে সেজদা করার জন্য সাহাবা কেরাম পারমিশন চাইলেন যে আমরা আপনাকে সেজদা করি। আল্লাহর নবীকে সেজদার অনুমতি দিয়েছিলেন? যদি দুনিয়ার কোন এক ব্যক্তি সেজদা পর উপযুক্ত থাকতেন, তাহলে সেটা আল্লাহর নবী ছিলেন। আল্লাহর নবীকে সেজদা করার অনুমতি দেওয়া হল না, এবং বলা হলো যে যদি আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ হতো, আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। কিন্তু যেহেতু সেজদা করা জায়েজ নেই, কারো জন্য জায়েজ নাই, পরিষ্কার হয়ে গেল যে ইউসুফ আলাইহিসসালামের কাহিনী যেটা, এটা পূর্বের শরিয়াত, হয়তো ওই শরিয়াতের জন্য এটা জায়েজ ছিল, অথবা সেখানে সেজদার মানে সেজদা করা নাকি আনুগত্য প্রকাশ করা, এখানে বিভিন্ন অবকাশ আছে, আনুগত্য প্রকাশ করতে পারে, আনুগত্য প্রকাশ করা। তো যাই হোক, এজন্য যদি আমরা ধরে নেই যে সেজদাই করেছিল, তারপরও সেটা আমাদের এই ধর্মের বিষয় ছিল না, এই ধর্মে আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করার অনুমতি দেওয়া হয় নাই, জায়েজ নাই, কুর্নিশ করে না, কুর্নিশ জায়েজ নাই না। তারপরও যেহেতু এটা সেজদার সাথে বা আরো মানে এটা মাথা ঝুঁকানো হয়, এটা জায়েজ, এটা শিরিক। আমাদের বাংলাদেশ সংবিধানও ছিল স্পিকারকে কি করা, মাথা ঝুঁকাইয়া তাবাই করা, এটা বাতিল হয়ে গেছে, ওলামারের পরে প্রতিবাদ করার পরে এটা জায়েজ নাই। এটা কি আইনগত ভাবে আছে নাকি নিজেরা করে? এটা বোধহয় হ্যাঁ এই কালচারটা থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক এটা শিরিক, এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ যদি এটা করে থাকে, এটা করলে এটা আপনারা যারা ওখানে আছেন তারা বুঝাবেন আস্তে আস্তে যে ভাই এগুলো খামাখা শিরিক। হ্যাঁ মাই লর্ড, লর্ড একমাত্র আল্লাহ, লর্ড মর্ড নাই কেউ। এই জন্য প্রশ্ন আছে জি, জি মহিলাদের পক্ষ থেকে প্রশ্ন আছে কিনা? জি বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক তো হল সালাতের মধ্যে যে নির্দিষ্ট ইবাদতগুলো আছে সেগুলো নির্দিষ্টগুলোই পড়বেন, এমনি নফল সালাতের মধ্যে সেজদা অবস্থায় দোয়া করলে সবচেয়ে বেশি কবুল হয়। ফরজ সালাতের মধ্যে নির্দিষ্ট তাসবিহ মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত, এখানে কোন অতিরিক্ত দোয়া না করা। আর নফল সালাত যেটা বলা আছে তা বিশেষ করে তাহাজ্জুদের সালাত, হাদিসে বলা আছে তাহাজ্জুদের সময় অর্থাৎ শেষ রাতে রাত্রের তৃতীয় অংশে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথম আসমান অবতীর্ণ হন এবং আহ্বান করেন, কে আছো এমন যে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব, কে আছো অসুস্থ আমার কাছে সেবা চাবে আমি সেবা দান করব, কে আছো খাদ্যের অভাবে আমি খাদ্য অভাব দূর করে দিব। তো প্রথম আকাশে এসে আল্লাহ তাআলা যখন ডাকেন এই সময় যদি সেজদায় গিয়ে কেউ দোয়া করে সে দোয়াটা কবুল হয়। এরকম নফল সালাতের যে কোনো সময় দোয়া কবুল হয়, এমনি সেজদা করে করলে হবে। তবে সালাতের মধ্যে সবচেয়ে বেশি হাদিসে যেটা বলা আছে যে নফল নফল ফরজ সালাতের মধ্যে আমি যেটা বললাম ফরজ খাস করে ওখানে হাদিসে যেটা এবার আছে ইন্না আকরামা ইয়াকুনুল আব্দু ইল্লাহু ওয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদায় অবনত থাকে। এখানে ফরজ আর নফল খাস করা হয় নাই, কাজেই আমি নাজায়েজ বলছি না, কিন্তু খেয়াল রাখবেন যে আমি বলছি যে নফল সালাতের মধ্যে ব্যক্তিগত যে দোয়াগুলো আছে এগুলো নফল সালাতে করা, আর ফরজ সালাতের মধ্যে আল্লাহর কাছে ওই দোয়াগুলো করা যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে। আপনি সেজদায় গিয়ে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে মঙ্গলময় জীবন দান করো আখেরাতে দাও, এটা জায়েজ আছে না? জায়েজ না। সেজদার মধ্যে যে খালি সুবহান রব্বিল আলাই পড়তে হবে এমনটা জরুরি না। হ্যাঁ পড়তে পারেন, হ্যাঁ পড়া যাবে, পড়া যাবে, কোরআন বর্ণিত বা সহি হাদিস বর্ণিত কোন দোয়া সেটা করা যাবে। তবে যেটা বলছি আমি যে ফরজ সালাতের মধ্যে তাসবির মধ্যে সীমাবদ্ধ রাখাটা উত্তম, আর এগুলো নফল সালাতের মধ্যে বেশি বেশি দোয়া করা এটা ভালো আর কি। হ্যাঁ করা যাবে, আপনি নফল সালাতের মধ্যে করেন, তাহাজ্জুদের সালাতের মধ্যে করেন, সালাতের পরে করতে পারেন, বিশেষ করে সালাতের ফরজ সালাতের পরেও কিন্তু দোয়া কবুল হয়। এটা ভিন্ন বিষয় যে আমাদের দেশে নামাজের পরে একটা মোনাজাত করে না হাতুটা ইয়া, এর কোনো ভিত্তি নেই। এটা আপনি দেখবেন হাদিসে বলা আছে, এই জন্য আমি বলছি যে কোরআন হাদিসে আমরা মানবো, এইটা মাথায় ঢুকে না আগে তাহলে সব পরিষ্কার হবে যে কোরআন হাদিসে আমি বলতেছি এটা কোরআন হাদিসে যেটা বলা আছে সেটা হাদিসে বলা আছে তাকবীরে তাহরিমে দিয়ে নামাজ শুরু হয় সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যায়। যে কারণে টেলিভিশনে এখন মক্কা মদিনা নামাজ দেখবেন, মক্কা শরীফে আমি তো সবসময় মক্কা শরীফ থাকা পরে যাওয়া পরে, এই মক্কা মদিনায় কোনো মোনাজাত নাই, মানে হাতুড়াইয়া বলার কারণে সেখানে দোয়া পড়ে, নামাজের পরে দোয়া আছে অনেক, সেই দোয়াগুলো পড়বো আমরা। সেই দোয়া কি? আপনি নামাজের পরে দোয়া কবুল হয় এইখানে আপনি হাদিসে বর্ণিত দোয়া আছে অনেক সেগুলো পড়েন, নিজের মনে যে দোয়া আছে সেগুলো করেন, নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চান, এটা কবুল হবে। তো এখন সেই জায়গাটা দখল করে ফেলছে একটা বেদাত, ওই যেখানে বেদাত ঢুকে ওখানে সুন্নাত উঠে যায়। আর আমাদের দেশে এটা আছে, প্রত্যেক মসজিদে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন বলে জোরে জোরে মোনাজাত করে, সবাই তালে তালে মেরে আমিন বলতে থাকে, অথচ আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন এইসব মোনাজাত নাই, সালাম ফিরিয়ে দিল তারা যার যার দোয়া করতেছে, এটাই উচিত। দোয়া আমারটা আমি নিজে করব। হ্যাঁ চাষতের নামাজ, হ্যাঁ হ্যাঁ এগুলো পড়া যায়, এগুলো হাদিসে বর্ণিত আছে, সারে কাদের কথা হাদিসে বলা আছে। তারপরে আপনার যে চাষতে বলেন পড়তে পারেন, দোহার সময় চাষতে সনাজ পড়তেন, এরকম নফল এবাদত যেটা করতেন সেটা কোনো নিষেধ না। তবে দেখতে পাবেন হাদিসে যেগুলো আছে এগুলো নিজেরা তৈরি করে না, এবাদত তৈরি করা বেদাত। এরপরেও হাদিসে একেবারে নাই, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য উদয়ের পরে নামাজ পড়তেন, এটা হাদিসে আছে। এশরাক বলে এশরাক, ওই এশরাকটাই কিন্তু চাষতে নামাজ আসলে আসলে যেটা এটা এই কারণে, হ্যাঁ এই কারণে গন্ডগোলটা লাগে, এই কারণে মানে আসলে হাদিসে যেটা বলা আছে সেটা হলো ওই যে এশরাক আর চাষ একই নামাজ, এইটাকে দুইটা বানাইয়ে পেঁচ লাগাইছে, তখন এখন একজন বলে না জায়গা আছে, কারণ দুইটা না আসলে আসলে একটাই। সালাতুল হাজত এমনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন বিষয়ে বিপদাবাদে পড়তেন বা কোন কঠিন মুহূর্ত আসতো হাদিসে বলা আছে সঙ্গে সঙ্গে উজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তো সেই হিসাবে সালাতুল হাজের অর্থ এটা হলে ঠিক আছে, এটা অসুবিধা নেই, এরকম পড়া যায়। এবং সে অনুযায়ী হাদিসে যেভাবে বলা আছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই করতে পারেন। দোয়ায় মাসুরে বলতে কিন্তু এইটাই বলা, দোয়ায় মাসুরে কিন্তু কোন দোয়া, এই দোয়া মাসুর অর্থ বোঝেন আগে, দোয়াউন মাসুরাতুন মানে এমন দোয়া যা মাসুরা মানে বর্ণিত, হাদিসে বর্ণিত। তাহলে আপনি হাদিসে বর্ণিত কোরআনে বর্ণিত যে কোনো দোয়া পড়তে পারেন, এটার নাম দোয়া মাসুরা। দোয়া মাসুরা খালি ওইটার নাম না, রব্বানা জালাম না কে আসেন যেটা ওইটার নাম না, আল্লাহমানি জালাম তারা সেটা না। এখানে আপনি যে কোনো দোয়া করতে পারেন, রব্বানা হাতে নাফিদ দুনিয়া আসরা পড়তে পারেন, সব নামাজে পড়তে পারেন, অসুবিধা নেই। দোয়া মাসুরা যে কোনো দোয়া পড়া যাবে, তার জন্য সবসময় দোয়া করবেন। এই জন্য আপনার এই যে তিন দিনা খতম, চল্লিশা খতম, মৃত্যুবার্ষিকী, এগুলো না, এগুলো বেদাত বলছি আমি এখন, এগুলো বাদ দিয়ে আপনি তার জন্য দান করেন, খয়রাত করেন, আপনি তার জন্য দোয়া করেন, এগুলো করতে পারেন না। এরকম কোন খাস কিছু করা হয় না, এমনি নিজেরা কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারেন, নিজেরা আপনার আল্লাহর কাছে এমনি দোয়া করতে পারেন, কিন্তু খাস ভাবে এরকম বলা হয় না যে এইটা পড়লে তারপরে এরকম খাস কোনো দোয়া নাই। এরকম মা বাবার কাজা নামাজ পড়ার কথা নাই, বাকি তার জন্য দোয়া করার কথা আছে। কেউ যদি নফল ইবাদত করে দোয়া করে তার করতে পারে, কিন্তু মা বাবার নামাজ কাজা নামাজ সে পড়বে এমনটা হবে না। মারা যাওয়ার পরে না, এটা মারা যাওয়ার আগে আমি বলছি, আমার আলোচনায় বলছি যে মুমূর্ষু অবস্থা যখন মৃত্যু সময় ঘনিয়ে আসে তখন যদি সূরা ইয়াসিন পড়া হাদিস বলা আছে তার মৃত্যুর অবস্থাটা একটু সহজ হয়, এটা তো জায়েজ। কিন্তু মৃত্যুর পরে আর তার কাছে কোরআন শরীফ পড়ার কোন বিধান নেই, না না না না। রোজার একটা হাদিস আছে যদিও কাজা করার জন্য, কিন্তু এটা মানে অত বিশুদ্ধ হাদিস না। এই জন্য যে সমস্ত দেখেন এবাদত দুই রকম, একটা হচ্ছে এবাদতে জানি, একটা এবাদতে বাদানি, একটা হলো দৈহিক, একটা হলো আর্থিক। আর এক প্রকার আছে দুই প্রকারই, আর্থিক দৈহিক দুইটাই। তো যেটা শুধু দৈহিক যেমন সালাত সওম এগুলো বদলি হয় না, এগুলো নিজেরটা নিজে। আর যেটা আর্থিক অথবা আর্থিক দৈহিক দুইটাই মিলানো আছে, যেমন হজ, দৈহিক এবং আর্থিক দুইটাই এখানে পরিশ্রম ব্যয় করতে হয়, অর্থ ব্যয় হয়, পরিশ্রম ব্যয় হয়। অথবা শুধু দৈহিক যেমন কিসের, শুধু আর্থিক যেমন জাকাত, এগুলো একজনের পক্ষে আরেকজন আদায় করতে পারবে। কিন্তু শুধু যেগুলো কি আপনার দৈহিক এগুলো সম্পর্কে ওরা আমাদের দ্বিমত আছে, বিভিন্ন মত আছে, তারপরও বিশুদ্ধ মত এটাই যে এগুলো একজন একটা একজন আদায় করা সম্ভব না, বরং এগুলোর ক্ষেত্রে যারা তার জন্য দোয়া করা, ইস্তেগফার করা, এটাই করতে হবে আর কি। না দোয়া করবেন, আমি বলছি দোয়া করতে পারেন, কোরআন পড়লেন আপনি তার জন্য দোয়া করলেন, সেটা হতে পারে। কোরআন পড়লে সওয়াব পাবে যে তেলাওয়াত করল সে, এটা তো বললাম যে ব্যক্তি কোরআন পড়ে, হাদিসে বলা আছে কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে যে পড়ল তার আমল নামায় দশটা করে নেকি লেখা হয়। এখন হলো আমি যখন আমি তার সন্তান, তো সন্তান যখন তেলাওয়াত করে এবং সে যদি তার মা বাবার জন্য দোয়া করে, তো মা বাবটাও যদি সন্তানের একটা মা বাবার সন্তানেরই কামাই, মা বাবার সন্তানটাও মা বাবার যে কামাইগুলো তার মধ্যে সন্তানও একটা উত্তম কামাই। কাজে সন্তান যে নেক আমল করে, যে দোয়া করে, এটার একটা ভাগ তার মনে হয় পৌঁছে যায়, সেই হিসেবে তার মনে হয় পৌঁছবে। কোরআন তেলাওয়াত করলে এটার সওয়াব পিতা মাতার আমলে পৌঁছবে এরকম বলা হয় নাই, না এরকম নিয়ত না। কোরআন পড়বো আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। এরপরে আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আমি যে সওয়াবটা তুমি দান করেছ এটা তুমি আমার আব্বা আম্মার জন্য কবুল করো, আব্বা আমাকে দান করো, তাতে আপনিও সওয়াব পাবেন, তারাও পাবে, এটা নিষেধ না। হ্যাঁ এরকম নেক আমলের ইবাদতের উসিলা করা যায় না, তাদের নিয়ত নিয়ত দেখেন, এটা একটা মৌলিক প্রশ্ন কিন্তু আপনার, যে এই যে ইবাদতের নিয়ত, নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য হবে, কার জন্য হবে, এখানে কোনো কিচ্ছু না, সম্পূর্ণ ইবাদত সব আল্লাহর জন্য, আমার তেলাওয়াত আল্লাহর জন্য, আমার ইবাদত আল্লাহর জন্য, দোয়া সব আল্লাহর কাছে। হ্যাঁ আপনি বলতে পারেন যে আল্লাহ আমি যে ইবাদতটা করলাম এর সওয়াবটা তুমি আমার আব্বাকে দান করো, এরকম আপনি দোয়া করেন, সে দোয়ার সওয়াব আপনি পাবেন, সেও পাবে, এরকম হতে পারে। সন্তান যদি সাদাকা করে, এটা হাদিসে আছে, একেবারে নাই তা না, হাদিসে আছে যে যদি সন্তান, মা বাপ যদি প্রথম শর্ত হচ্ছে যদি ইমানদার হয়, ইমান নিয়ে মারা যায়, তার সন্তানরা দান করুক সাদাকা করুক, সেগুলো সওয়াব বসবে, এটা হাদিসে বলা আছে, আশা করা যায় ইনশাআল্লাহ, হাদিসে এইভাবেই বলা আছে যে যদি নেক সন্তানরা পিতামাতার জন্য দান করে, খয়রাত করে বা দোয়া করে, সেগুলোর সওয়াব তাদের পিতামাতার মানে পৌঁছবে, এটাই সহিহ হাদিস থেকে পাওয়া যায়। না না না, কোরআন শরীফ মুখস্থ পড়ার জন্য উযু লাগে না, এটার বিশুদ্ধই হলো যে আসলে মৃত্যু ব্যক্তির নামে কোরবানির কোন সুযোগ নাই, কারণ আমরা দেখি যে আল্লাহর নবীর সাহাবীরা এরকম কেউ দেন নাই, কাজেই এটা এই নাই, এটা একটা প্রচলন আমাদের সমাজে করে মা বাবার নামে করে। না না না, সাতটা নাম পড়া তো এই নামে যদি কোরবানি করে তো কোরবানি শেষ, কোরবানি হবে বিসমিল্লাহ আল্লাহর নামে, নাম কিচ্ছু না, এটা হচ্ছে কোরবানি যখন কিনলো টাকা দিল যখন তখনই আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে যে এই সাতজন লোকে টাকা দিয়ে কোরবানি করলো এই জানোয়ারটা ওই সাতজনের পক্ষে যে কোরবানি হবে। এখন হলো যে হ্যাঁ একটা বিষয় আছে, সেটা হলো এই কোরবানির পরে একটা দোয়া আছে, এটাও সহি হাদিস থেকে না, পরে কোরবানি করার পরে সে দোয়াটার অর্থ এই আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো, এই আমার পক্ষের জায়গায় ওই নামগুলো পড়ে, তো এটা পড়লে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই যে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে অথবা আমাদের পক্ষ থেকে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে এইখানে নাম পড়লো, সেক্ষেত্রে আল্লাহ কাছে দোয়া করলো যে তুমি কবুল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, ওই দোয়াটার অর্থ এরকমই, তো সেই দোয়াটা আছে এটা জবাই করার পরে, কিন্তু এখন যেটা হয় সেটা হলো জবাই করার আগে কাগজ একটা ধরাই দেয় উনি পড়ে এরপরে এই নামের উপরে জবাই করে, এতে কোরবানিও শেষ উল্টা গুণা হবে শিরিকের গুণা, কারণ জবাই হবে আল্লাহ নামে, জবাইয়ের মধ্যে কোনো শিরিক নাই, জবাই হবে কার নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করার পরে যদি দোয়া পড়ে আল্লাহুম্মা তাকাব্বাল মিন জায়েদ অমুক খালেদ অমুক, দোয়া করলো আল্লাহ তুমি অমুকের পক্ষ থেকে কবুল করো যেভাবে তুমি কবুল করেছিলে তোমার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে সেভাবে কবুল করো, আকিকার এরকম একটা দোয়া তৈরি করা আছে, এটা যদি পিছনে চলে গেছে সেটা শেষ, এখন যখন সহি যখন জানা গেল দরকার নাই, কয় নামে করছিল কোরবানি জানোয়ার কেনার সময় নাম হয়ে গেছে আল্লাহর কাছে রেজিস্টার হয়ে গেছে, হ্যাঁ জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ করবো জবাই করতে হবে, আল্লাহর নামে জবাই করতে হবে, এটা ঠিক, এখানে কোনো ছাড় নাই, মৃত ব্যক্তির নামে কোরবানি করার কোন সহি হাদিস নাই, এই জন্য যেহেতু কোন সহি হাদিস নাই আপনি যারা করতে পারেন নফল কোরবানি করতে পারেন এটা তাদের পক্ষে তারা সওয়াব পাবে, এটা হতে পারে, আসলে তো নামে কোনো কোরবানি হয় না, তো আমি স্পষ্ট করে দিলাম যে নামে আসলে কোরবানি হয় না, এটা জায়েজ বলছে যে সাত পর্যন্ত আপনি দিতে পারবেন না, জায়েজ না, সাত বা ক্ষতি হবে বিষয়টা এরকম না, আপনি সর্বোচ্চ সাত, হ্যাঁ এক নামও দিতে পারেন, একটা করে একজনে দিল জায়েজ, বরং এগুলো উত্তম, কোরবানি করার ক্ষেত্রে হাদিসে বলা আছে যে সাতজন ভাগ যে হয় বা পাঁচজন হলো বা তিনজন হলো এর মধ্যে একজনের যদি উদ্দেশ্য গোশত খাওয়া তো সবার কোরবানি শেষ, এরকম একজন যদি এমন হয় যে আসলে তার ঈমান নাই, সে লৌকিক মুসলিম কিন্তু আসলে সে আল্লাহ বিশ্বাস করে না, তাহলে যেহেতু মুমিনের কুফফারদের মধ্যে কোরবানি হয় না তাহলে সবার কোরবানি বাতিল, এখন এই সমাজে আপনার এখন ঘরে ঘরে মুমিন আর মুশরিক মিশিয়ে আছে, বহু নাস্তিকের ওপেন বলে যে আমি কোন ধর্মকর্ম করি না, হ্যাঁ এরকম আছে অনেক, তো এই সমাজে কোরবানি করতে গেলে সাবধানতা অবলম্বন করা বরং উত্তম হচ্ছে, কোরবানি করে ভাগে না করা, একান্ত জানাশোনা যাদের সঙ্গে আছে যাদের ইমান সম্পর্কে মোটামুটি যদ্দূর জানা যায় অদ্দূর আপনি জানেন তাহলে তাদের সাথে ভাগে কোরবানি করেন, নতুবা এই সমাজে এই পাড়া প্রতিবেশী মিলিয়ে কোরবানি করা ঠিক না, না এটার কোন আবু বকর কি এরকম কোরবানি করছেন আল্লাহ নবীর নামে, আমরা যে কোনো জিনিস তালাশ করবো, আমরা কি আল্লাহ নবীর বড় আশেক না আবু বকর উমর ওসমানরা বড় আশেক ছিলেন, কবর হাদিসে বাড়ি মারে না, কারণ হাজিদেরকে যতটুকু সম্ভব সম্মান করে বাড়ি মারাম ফ্রি যায় আর কি, ওটা আল্লাহ রসুলের রহমত করে দিকে, হ্যাঁ তো যাই হোক হাজিদের ব্যাপারে আসলে হয় কি এখন তারা তো এগুলো বুঝে তারা বাড়ি না পারলে আরো কিছু করে, কিন্তু প্রশাসন থেকে করা হবে বলা আছে যে হাজিদের সাথে যেন কোন রকম দুরাচরণ না করা হয়, এই জন্য তারা ওখানে মোটামুটি হাত দিয়ে বুঝেই ফিরিয়ে দেয়, আচ্ছা জিয়ারত হাদিসে বলা আছে যে কবর জিয়ারত করবা কি জন্য, এটা মরণের কথা স্মরণ করাই দেয়, হাদিসে বলা আছে আল্লাহ নবী কবর জিয়ারতকে সালাম করতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দিয়ারা কওমিনাল মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম আলা সালাফুন ওয়া ইন্নাহু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, এই দোয়া আল্লাহ নবী করতেন, বাস এই দোয়া, এখন এটার পরে গোরস্তানে যখন জরুরি না, গোরস্তান সামনে পড়লে দোয়া পড়ার কথা আছে, আর এমনি দোয়া করবেন যে কোনো জায়গায় দোয়া করেন ফেরেশতারা পৌঁছে দিবে, এটা আপনার পৌঁছানোর দরকার নেই, আপনার যেতে হবে জরুরি না। বরং যেটা বলা আছে, কবর জিয়ারতের উদ্দেশ্য করে যদি সফরের দূরত্ব হয় তো জিয়ারতের উদ্দেশ্য করে সফর করা জায়েজ নাই। এমনি আপনি গেলেন তো আপনি জিয়ারত করলেন, না জায়েজ না। এটা একটা ভিন্ন কারণ আছে, যে হাদিস আছে এটা একটা, যে কবর জিয়ারতকারী মহিলাদের প্রতি আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে লোকেরা ধৈর্য হারা হয়ে যায় এবং বিভিন্ন বেদাতে লিপ্ত হয়। সেই জন্য কাজে কোন মহিলা যদি এমন হয় যে মহিলা সচেতন এবং সেই শিরিক বিদাতে লিপ্ত হবে না, সে কবরস্থানে গেলে তার দিলটা নরম হয়, তো সে যদি যায় যেতে পারে, কিন্তু এটা কোনো এমন বিষয় না যে নিষেধ করা আছে, নিষেধ করা আছে। না মাহারাম নিয়ে যাওয়া, যাওয়ার বিষয়টাই নিষেধ করা আছে, মাহারাম নিয়ে যাওয়া না, মাহারাম নিয়ে যাওয়া সফরের কথা, এটা কবরস্থানের কথা না, তার ইবাদত করার জন্য। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেয়ে লোকেরাও শুনলে ভালো হবে। এখানে বলা আছে যে, প্রশ্নটা শুনে খুব ভালো করে, যে কোরআনে বলা আছে, আল্লাহ তারা বলছেন, এটা কোরআনে আয়াত, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবং নামাজও আমরা বলি কিন্তু ইয়া কা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। এখন ইবাদত মানে কি? প্রশ্ন হল যে, তাহলে আমরা যে খাওয়া দাওয়া করি, সমাজে ব্যবসা বাণিজ্য করি, এগুলো তো ইবাদতের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ, সবগুলো ইবাদত। যদি মাত্র নামাজ আর রোজা হজ জাকাত ইবাদত হতো, খালি এইগুলি ইবাদত, এগুলো ইবাদত ঠিক আছে, মৌলিক ইবাদত, কিন্তু ইবাদত যদি শুধু এগুলোর নাম হতো, তাহলে নামাজ পড়তে সারা দিনে সময় লাগে কয় ঘন্টা? ঠিক মতো বললে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় নামাজ লাগে। আর যদি কাকের ঠোকর মারে তাহলে তো মাশাআল্লাহ সময় বেশি লাগে না। তাহলে এর অর্থ দাঁড়ায় এই, যে আমি 2 ঘন্টা তোমার গোলাম, বাকি 22 ঘন্টা আরেকজনের গোলাম। এবাদতের মানে যদি শুধু হয় রোজা রাখা, তাহলে রোজা 1 মাস রাখি, বাকি 11 মাস কার গোলাম? এই জন্য মনে করতে, এবাদত মানে হচ্ছে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর প্রতি ইমান রেখে আপনি যত কাজ করবেন, নামাজের টাইমে নামাজ পড়লেন, বাকি টাইমে আপনি রোজগারে বের হলেন, এইটাও একটা ইবাদত। ব্যবসা বাণিজ্য করা, চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, এমনকি হাদিসে বলা আছে, হাত্তা লুকমাতা ফি ফিয়ে মুরাতিহা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে আদর সোহাগ করতে গিয়ে একটা লোকমা খাবার স্ত্রীর মুখে তুলে দিল, একটা মিষ্টি স্ত্রীর মুখে তুলে দিল, এইটা পর্যন্ত ইবাদত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মনের যে ক্ষুধা স্ত্রী ব্যবহার করি, এগুলো করি, এটাতেও সব আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা যদি অপাত্রে করতে, আল্লাহর বিধান মোতাবেক তুমি বিয়ে করে করছো, এটা না করে যদি অপাত্রে করতে গুনাহ হতো কিনা? হ্যাঁ, গুনাহ হতো। যদি আল্লাহর বিধান ছাড়া করলে গুনাহ হয়, তাহলে আল্লাহর বিধান মেনে করলে এটা ইবাদত। তাহলে আপনার ঘরের ইবাদত, স্ত্রী পালা ইবাদত, সন্তান পালা ইবাদত, বরং হাদিসে বলা আছে, সবচেয়ে উত্তম দান হল ওই দান যে দান নিজের ঘরের থেকে শুরু করে, মানে নিজের স্ত্রী সন্তানকে খাওয়ায়, এটাও দানের সব, সৎকার সব। হাদিসে বলা আছে, অবদা অভিমান তাউল, বসি ইয়া রাসূলুল্লাহ, খরচ করবো কোত্থেকে, কারে দিব? কয়ে তোমার ঘরের থেকে শুরু করো, তোমার স্ত্রী, এটা সৎকা, আবার ওই যে জাকাত না, আবার এটা হচ্ছে যে এমনি যে দান খয়রাত বলা আছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা কোত্থেকে শুরু করবো? তোমার ঘরের থেকে শুরু করো, তোমার স্ত্রীকে যে শাড়ি কিনে দিচ্ছ, তার কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এগুলো ইবাদত, তোমার সন্তানদের পিছনে যা করো সব ইবাদত। তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে কি বলছেন, আল্লাহ কোরআনে স্পষ্ট করা আছে, সূরা জুমার শেষের আয়াত, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত তুমি ফারেগ হলে, নামাজ শেষ করলা, ফান্তাশিরু ফিল আরদে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, কাজ করো, মাথার গাম পাইবে কাজ করো, আল্লাহর রিজিক তালাশ করো, আবুতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, এখানে খাদ্য তালাশ করা, কামাই করা, এটাকে আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে, কামাই করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মসজিদে কয়েকটা লোক নামাজের পরে বসে রয়েছে, জোহরের সময় দেখে গেছেন কিছু বলেন নাই, আসরের পরে দেখেন বসে রয়েছে কিছু বলেন নাই, মাগরিবের টাইমে দেখেন বসে আছে, ডাকাইলেন, তোমরা কারা? কয়ে যে আমরা মুতাআক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করে আছি। ওমর ইবনে খাত্তাব লাঠি নিয়ে আসলেন, বলে আন্ত মুতাআক্কিলুন, তোমরা বেয়াকুফ লোক, আকল নাই, বেয়াকুফ, আল্লাহ তারা বলছেন তোমরা কাজ করো, তাহলে বোঝা গেল যে একজন মমিন যে যত বড় মমিন তার সব কাজগুলো ঠিক মতো হবে, ইবাদত হবে, সে খেতে কাজ করবে, অফিসে কাজ করবে, ঠিক মতো কাজ করবে আল্লাহর হুকুম মেনে, ওটা তার ইবাদত। ব্যবসা বাণিজ্য করতে গেলে আল্লাহর হুকুম আছে না, আল্লাহর হুকুম মেনে যখন ব্যবসা করবে এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম না মেনে যদি ধোকাবাজি করে তাহলে কার ইবাদত? শয়তানের ইবাদত। ব্যবসা করতে গেলে যদি আল্লাহর হুকুম না মেনে করে তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ হবে। তাহলে আল্লাহর হুকুম মানলে কি হবে? ইবাদত হবে। এরকম আমি দেখি চলে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তাহলে গুণ হবে, সে মিথ্যাবাদী হবে, কারণ সে নামাজ বলে ইয়াকা নাবুদু, আর বাইরে গিয়ে কি করে আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করে। এটাই কথা, দুইটা আপনি খুব ভালো বুঝছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা তৌফিক দান করুক আরো সুন্দর বোঝার জন্য। আমি কথাগুলো যেটা স্পষ্ট করেছিলাম সুন্দর হয়েছে এটা, যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, কয়টা শর্ত? একটা হচ্ছে আল্লাহর হুকুম অর্থাৎ তাওহীদ, আল্লাহর হুকুম মেনে করা, আর দুই নম্বর ইত্তেবায় সুন্নাহ, নবীর সুন্নাহ মোতাবেক করা। বাস, যদি আমরা ব্যবসা বাণিজ্য করি নবীর সুন্নাহ মোতাবেক করি তাহলে এবাদত, আর নবীর সুন্নাহ মোতাবেক না হইলে কি হবে? গুনাহ হবে। অফিসে গিয়ে যদি আমরা নবীর সুন্নাহ মোতাবেক কাজ করি সব হবে, সুন্নাহ মোতাবেক না করলে কি হবে? গুনাহ হবে। আমি আমার জীবনে যদি মিথ্যা কথা না বলি এবাদত হবে, মিথ্যা বললে কি হবে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একই কথা। আমাদের তো মিলাদ দিয়ে শুরু করে দোকান, দোকান শুরু করে কি দিয়ে, এরপরে কি করে? এরপরে ভেজাল দেয়, দুই নম্বর মাল এক নম্বর বলবি কি করে? কি নবী নামে মিলাদ দিল? কেয়ামতের মাঠে আল্লাহর নবী যখন বলবে যে বেটা আমার নাম দিয়ে শুরু করে তারপরে ইয়াকাম করলি কি জন্য, হ্যাঁ দাড়ি টুপি রেখে তারপরে কি করে ঠকায় মানুষকে, কেয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবেন যে বেটা তুই দাড়ি অপমান করলি কি জন্য? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইটা দেখেন এখানে, হ্যাঁ জি জি, এটা খুব ভালো কথা। দেখেন ইসলামের ওই যে বললাম যে ব্যবহার, যেটা এটা মৌলিক বিষয়। আপনি দেখবেন বুখারী শরীফের একেবারে শুরুর দিকে আল্লাহর নবী যখন ওহী প্রাপ্ত হলেন তো খাদিজার কাছে আসলেন, খাদিজা তো সব শুনে টুনে ভয় পেয়ে গেল, নিয়ে গেল। খাদিজার চাচাতো ভাই ছিল একজন আগের যুগের আসমানি কিতাবের অনুসারী, খুব বড় আলেম, বুড়া মানুষ, তার কাছে গেছে। ওরাকা বিন নওফাল, বুখারীর শুরুর দিকে হাদিসটা, ওরাকা বিন নওফাল সবকিছু বলে শুনে বললেন কি যে দেখো এ তো সেই নবী, সেই জিব্রাইল যে মুসা নবীর কাছে আসতো, তোমার কোনো ভয় নাই। তো খাদিজা ওই যে নিয়ে গেল ওরাকা বিন নওফালের কাছে, এর আগেই খাদিজা কিছু কথা বলেছিল নবীকে, সেই কথাগুলো বুখারীতে আসছে। সেগুলো দেখেন কি আছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, না আপনার কোনো ভয় নাই, আপনি আল্লাহকে অপমান করবেন না, কারণ কি ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি রেহেম রক্ত সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সবসময় বজায় রেখে চলেন, কখনো আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন নাই। ওয়া তাহমিলুল কাল, সমাজের অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করেন। অতাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি সাহায্য করেন। অতাকরিদ দঈফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। অতুইনু আলা নওয়াইবিল হাক্কে, আপনি মানুষকে দুর্যোগ মুহূর্তে সাহায্য করেন। এই গুণগুলো আপনার আছে, কাজী বোঝা গেল এগুলো আত্মীয়তার খবর রাখা, এটা একটা ইবাদত। এখন রইল এই কথা যে অনেক সময় অনেক আত্মীয় স্বজন এরকম আছে যার সাথে মনের সাথে আমার ভালো সম্পর্ক নাই, তারপর প্রকাশ করছেন, এটা আপনি মুনাফিক হবেন না যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে। যে মনে করেন আপনি জানেন যে লোকটা এমনি খারাপ, কিন্তু আপনি আপনার আচরণ দ্বারা তাকে খারাপ করতে যাচ্ছেন না, এই জন্য যদি কেউ তার সাথে ভালো আচরণ করে তো এটা খারাপ হবে না। তবে তাকে এমন কোন কথা না বলা যে কথা দ্বারা সে ধোকায় পড়তে পারে, ধোকা দেওয়া ঠিক হবে না। আপনি তাওরিয়ে বলে এগুলো কি, আপনি এমন কিছু বললেন যে কথার দ্বারা আপনি তাকে খুশি করে দিলেন কিন্তু কোন আশা দেন নাই, খুশি করে আশা দেওয়া একটা জিনিস না, ধোকা না দেওয়া, এটা একটা ভালো ব্যবহার, এটা ইসলামের একটা আদর্শ। এখন হলো যদি কারো সঙ্গে শত্রুতা থাকে, সে শত্রুতা থাকতে পারে পার্থিব কোনো উদ্দেশ্যে থাকা ঠিক হবে না, বরং যদি দিনই কারণে শত্রু হতে পারে। আপনি দেখবেন আল্লাহ নবীর সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করলেন তখন তাদের মা বাবা একদিকে কুফুরির মধ্যে আছে। বদরের যুদ্ধে বন্দী হল মুসাব ইবনে উমাইরের ভাই, মুসাব ইবনে উমাইর মক্কার একটা বড় ধনীর ছেলে, সকালে এক পোশাক বিকেলে এক পোশাক পরতেন, এরকম বড় ধনীর ছেলে ছিল। ইসলাম গ্রহণ করার কারণে তার সবকিছু ওরা রেখে দিল, উনি একা হিজরত করলেন একটা লুঙ্গি পরে একটা চাদর। মারা যাওয়ার পরে ওনার মাথা ডাকলে পাও ঢাকে না, পাও ডাকলে মাথা ঢাকে না, কাপড় দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। তো যাই হোক, এই মুসাব ইবনে উমাইরের ভাই কাফেরদের সাথে আসছিল মক্কার থেকে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো কাফেরদের সঙ্গে। ওই যে 70 জন বন্দী হলার মধ্যে ভাই ছিল, উনি যখন পাশ দিয়ে যাচ্ছেন দেখেন যে ভাইকে বাঁধতেছে সাহাবীরা, বললেন যে ওরে ভালো করে বাঁধো, ওর মা বড় ধনী, ওর মা বড় ধনী, ওরে ছাড়াইতে আসলে অনেক টাকা পয়সা দিয়ে ছাড়াইতে হইবে। তখন ভাই বললো যে তুমি তো আমার ভাই, তুমি আমাকে ছাড়ার জন্য বলবা, কেন বাঁধতে বলতেছো? কই না না, তুমি তো আমার ভাই না, আমার ভাই তো ওই লোকগুলো যারা বাঁধতেছে তোমাকে, ওরা ভাই আমার ভাই। এটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য। এটা যদি হয়, একটা লোক আল্লাহর দুশ্মন, সে নামাজ করে না, এই জন্য আপনি তাকে পছন্দ করেন না, আলহামদুলিল্লাহ এটা সওয়াব পাবেন, আরো এটা গুণ তো হবেই না, আরো কি পাবেন? আপনি তার সাথে আপনি দাওয়াত দেন, এটা ভিন্ন কথা, সম্পর্ক ভালো রাখেন, দাওয়াত দেন, কিন্তু মনে মনে তাকে অপছন্দ করেন কিসের জন্য? আল্লাহর হুকুম পালন করে না সেজন্য, এটা ভালো। বাকি পার্থিব কোন বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া করাটা ঠিক না, বরং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা ঠিক না, বরং এক্ষেত্রে বলা আছে যদি কেউর সাথে কেউ দুইজনই মুমিন হয় অথচ দুনিয়াবি কোনো কারণে সম্পর্ক ছিন্ন আছে, তিন দিন পর্যন্ত দেখা হলেও কথা বলে না, এরকম হলে বা হাদিসে বলা আছে তাদের ন্যাকামলগুলো বন্ধ হয়ে থাকে। এজন্য এটা খুব জরুরি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক মিলে রাখা, হাদিসে এটা খুব গুরুত্ব দেওয়া আছে। হাদিসে বলা আছে আল্লাহ তাআলা ওই লোকদের উপর দয়া করেন, রেহেম আর রহম একই জিনিস, রেহেম মানে হল রক্ত সম্পর্ক আর রহম হল দয়া, তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান যারা এই রক্ত সম্পর্ক বজায় করে চলে আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করেন। এজন্য একটা হাদিসে বলা আছে ইয়ারহামুল্লাহু মা ইয়ারহামুল আন্নাস, যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাআলা তার উপর কি করেন? দয়া করেন। কাজেই রক্ত সম্পর্ক বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা হাদিসে বলা আছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আমাদের মুসলিমদের অন্তর্ভুক্তই না, আমাদের মুসলিমদের অন্তর্ভুক্তই না। ও আচ্ছা, অসুবিধা নেই, তো আচ্ছা থাক, যে অবশ্যই অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ যে বিষয়টা আসছে খুব ভালো, এটা যে শেষে যে প্রশ্ন আসলো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা, এটা জায়েজ, বরং জায়েজ না, ইমানের অংশ। হাদিসে বলা আছে যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে সে ব্যক্তি ইমান পূর্ণ করল। কাজে এটা ইমানের একটা মৌলিক বিষয়, কিন্তু পার্থিব উদ্দেশ্যে না। হ্যাঁ, আমরা মানুষকে চার ভাগে ভাগ করি, এই কথা বলে শেষ করছি, এটা খেয়াল করে শুনেন। আচ্ছা, মানুষকে আমরা চারটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে খুব খেয়াল করেন, এই প্রশ্নটা আপনাদের আসে যে আমরা তাহলে মিলতে গিয়ে দেখি অনেক গুণাগাদের সাথে মিশতে হয়। মানুষের চারটে ভাগে ভাগ করছি আমি, একটা ভাগ হচ্ছে যাদেরকে বলি আমরা আরবিতে কাল গেজা, খাদ্য সমতুল্য, খাদ্য যেমন প্রতিদিন খেতে হয়, নিয়মিত খেতে হয়, ঠিক এরকম মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, না রাখলে খাদ্য না খেলে যেমন অসুস্থ হয়ে পড়ে, ঠিক এরকম যোগাযোগ না করলে অসুস্থ হয়ে পড়বে, এরা হচ্ছে ওলামায়ে হক, কোরআন হাদিসের সহি কথা যারা বলে এদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কারণ নইলে আপনাকে যে কোনো সময় শয়তান কি করবে, এ পাকড়া নিয়ে যাবে, আপনার পাকড়াও করবে, শয়তান আপনাকে খপ করে ফেলে ধোকা দিবে, আবার দেখবেন যে ওই যে শিরিক বিদাত ঢুকে যাবে। এই জন্য ব্যাটারি চার্জ করতে হয়, ইমান তাজা করতে হয়, এটা হলো প্রথম কাজ। এক প্রকারের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি। দুই নম্বর, আর এক প্রকারের মানুষ যাদেরকে বলি কাজ দাওয়া, ঔষধ, ঔষধ মানুষে খায় ঠিক, কিন্তু কখন খায়? অসুস্থ হইলে। কি পরিমাণ খায়? হ্যাঁ, ওষুধ মানুষ খায় অসুস্থ হলে, কতটুকু খায়? যতটুকু পরিমাণ আছে পরিমাণ মতো। ঠিক সমাজের এই যে কিছু লোক আছে যারা আল্লাহর হুকুম মানে না, দুশ্মন আপনি মনে মনে পছন্দ করেন না, এদের সাথে মিশবেন, ব্যবসা বাণিজ্য করবেন, অতটুকু মিশবেন যতটুকু প্রয়োজন, প্রয়োজন শেষ, তার সাথে আর এত অন্তরঙ্গ বন্ধুত্ব নাই। আর তিন নম্বর হল, তিন নম্বর হল কাদ্দাই, সংক্রামক ব্যাধি, অর্থাৎ যাদের সাথে মিশলে ওর থেকে আরো রোগ ছড়াবার সম্ভাবনা আছে। এটা হচ্ছে বেদাতি, যারা বিভিন্ন মাজার পূজারী, বন্য পীরের মুরিদ, বিভিন্ন তরিকায় আছে, এইসব লোকদের থেকে দূরে থাকা, নাহলে আপনার মধ্যে ওগুলো ঢুকে পড়বে। এবার এটা তিন নম্বর লোক, যাদের থেকে সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন ভাবে আমরা কি করি, ওই যে কুষ্ঠ রোগীর থেকে দূরে থাকি, পেলেগ রোগের থেকে দূরে থাকি, এরকম আরো যে রোগগুলো কি আছে, বসন্ত রোগ, এরকম এইডস রোগ, এরকম আরো যা আছে সংক্রামক যে ব্যাধিগুলো আছে, এগুলোর থেকে যেরকম ভাবে মানুষ দূরে থাকে, এরকম ভাবে এই লোকগুলোর থেকে দূরে থাকতে হবে। এই গেল তিন নম্বর লোক। আর চার নম্বর মানুষ হচ্ছে কাসামুম, বিষ। বিষ খাইলে যেমন মানুষ মরে যায়, সমাজে একদল মানুষ আছে এদের কাছে গেলেও মানুষ মরে যায়, মানে ঈমান নষ্ট হয়ে যায়। এরা হলো একেবারে চরম পর্যায়ের যেগুলো নাস্তিক, মুশরিক, এগুলোর থেকে সরে যাওয়া। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে আমরা মানুষের সঙ্গে ওঠা বসা করবো, আল্লাহ নবী বেচা কিনা করেছেন, এদের থেকে বেচা কিনা করছেন না, বেচা কিনা করা না যায় না, এটা ঔষধের মতো বললাম। এই প্রকারের মানুষের ঔষধ মানে প্রয়োজন অনুযায়ী মিশা যাবে, এবং যতটুকু প্রয়োজন অতটুকু মিশে তারপরে শেষ হয়ে যাব। এটা একটা ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায়, আল ওয়ালা ওয়াল বারা বলে, কি বলে এটাকে। দেখেন আল্লাহর নবীর স্ত্রী ছিল কে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা কিন্তু মক্কার আবু সুফিয়ানের মেয়ে, মক্কার নেতা। খুব খেয়াল করেন, মা বোনরাও খেয়াল করেন, আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধি যখন হল যুদ্ধবিরতি, এই ফাঁকে মদিনায় গেছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান গিয়ে তার মেয়ে উম্মে হাবিবার ঘরে ঢুকল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, তার বাপকে দেখে বিছানাটাকে গুটাই ফেললেন, বিছানাটাকে গুটাই ফেললেন। আবু সুফিয়ান তো নেতা মক্কার, চালাক মানুষ, হাস দিয়ে বলল, তুমি বিছানাটা গুটাই ফেললা কি জন্য, এই বিছানাটা কি আমার উপযুক্ত নয় নাকি আমি বিছানার উপযুক্ত নই, কোনটা? কথা এসে ফাঁক রাখছে যে বিছানাটা কি আমার উপযুক্ত না নাকি আমি নিজে বিছানার উপযুক্ত না, কোনটা? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ নবীর স্ত্রী বাপকে বলছেন যে দেখো এই বিছানাটার উপযুক্ত তুমি নও, কারণ এই বিছানায় আল্লাহর নবী এসে বসেন। আর কোরআনে বলা আছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। তো নাপাক মানুষ আল্লাহর নবীর বিছানায় বসার অধিকার রাখে না, আমি সেজন্য গুটিয়ে ফেলেছি। বাপকে সে সাবধানে দিল, এটার নাম ইমান। ইমানের কারণে আমাদের মহব্বত হবে, আর ইমানের কারণে আমাদের কি হবে, শত্রুতা হবে। এই যে আজকে আমরা বসছি, এখন আমরা একজন আমাদের মহব্বত করি কি জন্য, আমরা একটা মসজিদ তৈরি করেছি আলাদা, আলহামদুলিল্লাহ মুরব্বী তো কিছু সাহায্য করছে সেখানে। তো এই মসজিদে আজকে আমরা উদ্বোধন করে আসছি, সেখানে সবাই গেছে, কি ফুর্তি সবার মধ্যে, এই মহব্বতটা কি জন্য, যে এই মসজিদে কোনো কমিটি নাই, এখানে কোনো সুদখোর ঘুষখোরের টাকা নাই, এখানে সম্পূর্ণ আমাদের নিজেদের, যারা দিনদার মুত্তাকিন, যারা এরকম তাওহীদ বুঝে, শিরক বিদআত বুঝে, এগুলো থেকে দূরে থাকে, এই লোকদের টাকা দিয়ে তৈরি এটা। তো যে কারণে আমরা যখন এখানে বসলাম আলহামদুলিল্লাহ সবাই খুশি, এই খুশিটা কিসের, আল্লাহর জন্য। এই মহব্বতটা কিসের জন্য, এই যে মুজাম্মেল এক লাখ টাকার দাবি করতে ঘোষণা দিয়ে আসছে, 25,000 টাকা দিয়ে আসছে নগদ, তো এরকম মনে করেন, এটা বলার জন্য আমি বলছি যে উৎসাহ দেওয়ার জন্য, যাতে করে এটা না যে আবার তার ভিতরে কোন রকমই আসুক। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই যে টাকাগুলো আসে কারা দিচ্ছে, এত বড় লোকেরা না, আমাদের যে ভাইগুলো কাজ করে অনেক গরিব আছে, তারা নিজেরা এখানে দেয়। কি জন্য, যে একটা দিনই প্রতিষ্ঠান এখানে হোক, যেখানে কোন রকম আমাদের সমাজের সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর কমিটি যত আছে, মসজিদ কমিটির মেম্বার কারা এখন, বেশিরভাগ এইগুলো, এই যে আমি যে হাতেমবাগ মসজিদের খুতবা দিই, খতিব যেখানের, এখানে কমিটির লোক আমি থাকলে আসে না, এরা আমি যখন হজে যাই তখন এসে সামনে কাতার বসে, আর আমাকে দেখলে তার ভাগে সব, হ্যাঁ, কেউ আছে টয়লেটের পাশে বসে, কেউ মসজিদের বারান্দায় থাকে, ভিতরে ঢুকে না। তো এই হলো অবস্থাটা। এইভাবে আজকে মসজিদগুলো দখল করে আছে কারা, এজন্য আমি যেটা বলতেছিলাম যে এই যে আমাদের দিনী ভাইদের সাথে একটা অন্তরঙ্গতা, আমাদের আপন ভাইয়ের সাথে সম্পর্ক কেমন, যেরকম কি এই লোকদের সাথে সম্পর্ক, এইটার নাম আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, এটা নাম আল্লাহ ওয়ালা ওয়াল বারা। ইনশাল্লাহ আপনারা যদি আবার কোন সময় জমা হন আমি এর উপরে আবার ইনশাল্লাহ আলোচনা করবো। আর ইন্টারনেটে আমার লেকচার আছে, আপনারা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকেন ইন্টারনেটে ঠিকানা নিয়ে যাবেন, ওইখান থেকে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আরো কাজে লাগবে।